السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. حمر رغب نمادي نمد كانوا قرسنا نمد بالقر الدين تحي برا جلسنا أي قربي قربي যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা বলব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তার ইবাদত কিভাবে করব তা শেখাবার জন্য নবী রসুল পাঠিয়েছেন, শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথে প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। শতপতি দরুদ ও সালাম বর্ষিত হোক তার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা বুঝতে পেরেছেন আমাদের সামনে কি নিয়ে দুটো আলোচনা করব। তবে আলোচনার সাথে সাথে আপনাদের আওয়াজ কিন্তু শুনতে চাইব, যাতে আমার আওয়াজ সারা বিশ্বে পৌঁছে যায়। এই মসজিদ থেকে শুধু আপনারাই না, সারা বিশ্বের লোক শুনবে, আমার আওয়াজ শুনবে এবং আপনাদের আওয়াজও শুনবে। আমি যখন প্রশ্ন করব তখন আপনারা প্রাণ খুলে জবাব দেবেন এবং সবশব্দে জোরে সোরে জবাব দেবেন, যাতে বুঝতে পারা যাবে যে আপনারা বেঁচে আছেন জ্ঞান্ত মানুষ, ঘুমন্ত মানুষ না। কি নিয়ে আলোচনা করব আপনারা জানেন, সেটা হল নামাজ, নামাজের গুরুত্ব। নামাজ অধিকাংশ মানুষ পড়ে না, পড়ে না মুসলমানদের অধিকাংশ মানুষ পড়ে না। অধিকাংশ মানুষ আটটি সাতটি তিনশো ষাটটি নামাজ পড়ে। আটটি মানে জুমার নামাজ, সাতটি মানে জানাজার নামাজ, আর তিনশো ষাটটি মানে ঈদের নামাজ। বেশিরভাগ মানুষ আটটি সাতটি তিনশো ষাটটি নামাজ পড়ে, পাঁচশোর নামাজ পড়ে খুব কম সংখ্যক লোক। কিছু মানুষ আছে তাতে পড়ে নামাজ পড়ে, যেমন দোকানদাররা দোকান খুলে আসরের সময় যায় দোকান খুলে, মাঝে বেশা সময়ে এসে দোকান বন্ধ করতে হয়, সেই দোকান বন্ধ করে বাসা অনেক দূর যেতে কষ্ট হয়, সুতরাং যাদের কোথায় দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, মাগরে বাদেশা পড়ে, বাকি নামাজ পড়ে না। অনেকে তাওয়াত পড়ে কিন্তু ফজরের নামাজটা পড়ে না, কেননা ফজরের নামাজটা খুবই কষ্টকর। মোনাফিকদের উপরে সব সবচেয়ে বড় ভারী নামাজ কি ফজর আল ইসার নামাজ। বর্তমানে ইসার নামাজে ভারী নেই, কারণ ইসার নামাজ এসব রাত এত দিন হয়ে গেছে, বহু রাত পর্যন্ত জেগে তারা ফজরের একটু আগে রেস্ট নিতে যায়, ঘুমাতে যায়, আর আগাম তখন আর কানে আসে না, বলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে বলবো, তাদের শক্তির কথা বলবো, নামাজের গুরুত্বের কথা বলবো। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। নামাজ মানে কি? নামাজ যেই কাছে বলে যে জুমার নামাজ পড়েছে, এক জায়গায় বাস করতে গেলাম, বর্তমানে পড়ে সেই বাড়ির এক বৃদ্ধার সঙ্গে তাদেরকে খাস উচ্ছেদ করার সময় বললাম ছেলেদেরকে বলুন পাঁচ লাখের নামাজ পড়ে, বুড়ি বলল হ্যাঁ বাবা আমার ছেলেরা পাঁচ, আমার ছেলেরা নামাজি, আমার ছেলেরা নামাজি, একটা জুমাও বাদ দেয় না, আমার ছেলেরা নামাজি একটা জুমাও বাদ দেয় না। কেমন নামাজি? আর কি নামাজি? সপ্তাহান্তে একদিন নামাজ পড়ে এবং সপ্তাহান্তে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জমা করে টুকি লাগিয়ে সুমা লাগিয়ে আঁকড় লাগিয়ে মসজিদে প্রথম কাতারে অংশগ্রহণ করে তাকে নামাজি বলছেন? নামাজিকে যে পাঁচ ওয়াক্তের সতেরো ওয়াক্তের নামাজের মধ্যে এক রাকাত বাদ দেয় না, এক ওয়াক্ত দূরের কথা, এক রাকাত বাদ দেয় না, সেই হচ্ছে নামাজি, বাকি নামাজি না, সব পাখি। সুতরাং নামাজের গুরুত্ব সম্পর্কে বলব যে নামাজ হল মুমেনদের জিনিস। মুমেন কাকে বলে? যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ইমান রাখে, যে পরকালে বিশ্বাস রাখে, যে সত্যিকারে বিশ্বাস রাখে, যে আল্লাহর কিতাব ও ফেরেশতা সমূহের বিশ্বাস রাখে, তাহলে নেবেন আল্লাহ তাআলা বলছেন নেবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা যাদের কাছে আল্লাহ উল্লেখ হলে তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, আল্লাহর নাম শুনলে তাদের হৃদয় কি হয়? ভয়ে প্রকম্পিত হয়। আর যখন তাদের সামনে আল্লাহর আয়া পাঠ করা হয় যা দর্শন ইমানা তাদের ইমান বৃদ্ধি পায়, আর তাদের প্রতিপালকের উপরে তারা ভরসা করে, নির্ভর করে, আস্থা রাখে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে নয়, নামাজ পড়া, নামাজ কায়েম করা দুটো আল্লাহ ভিন্ন কি নেই? নামাজ পড়া কি? আপনি এলেন উঁচু করে নামাজ উঠে ঢুকে নামাজ পড়ে চলে গেলেন, আর নামাজ কায়েম করা আলাদা জিনিস, সেটা পরে বলবে। নামাজ পড়া, নামাজ কায়েম করা পার্থক্য কি করে বলবে? আল্লাযীনা ইয়ুকিমুনা সালাহ তারা নামাজ কায়েম করে, ওয়ামিন মা রাযাকনাহুম ইনফিকান, আর আমি যে রুজি দান করেছি তার মধ্যে আল্লাহ যে রুজি দান করেছেন তার মধ্য থেকে দান ফেলে রাখবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মোমেন, প্রকৃত মোমেন হচ্ছে তারাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের প্রতিপালকের কাছে তাদের মর্যাদা রয়েছে, ওয়াজ দেয়া ক্ষমা রয়েছে, ওয়াইকারী সম্মানজনক জীবিকা রয়েছে, রুচি রয়েছে। মোমেনদের জন্য হল নামাজ, নামাজ কিন্তু অন্য কারোর জন্য না। আমি আলাদা বলছি অন্য জায়গায় আলি গ্রামীণের শুরুতে শুরুতেই বলছেন এই কিতাব কাদের জন্য হৃদয়, মোত্তাকিদের জন্য হৃদয়, যে হৃদয় গ্রহণ করতে চায় তাদের জন্য হৃদয়। তাদের গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বি ভাবে অবশ্যই ইমান রাখে। ফেরেশতা দেখেছেন বলতেন? ফেরেশতা দেখেছেন? ইমান রাখেন না রাখেন না? আল্লাহকে দেখেছেন? আল্লাহর প্রতি ইমান রাখেন না রাখেন না? অবশ্য ভাবে গায়বি ভাবে ইমান রাখেন। জান্নাত দেখেছেন? ইমান রাখেন না রাখেন না? জাহান্নাম দেখেছেন? জাহান্নামের প্রতি ইমান রাখে। গায়বী ভাবে সব গায়বী খবর আমরা বিশ্বাস করি, আমরা নবীকে দেখেনি বিশ্বাস করি, নবীর মর্যাদা দেখেনি নবীর মর্যাদা করে বিশ্বাস করি, গায়বী ভাবে বিশ্বাস করে। নামাজ কায়েম করে, আবার আল্লাহ বলছেন নামাজ কায়েম করে, অমিন মারা যাক না অমিন পেপর, আর আল্লাহ জালাউদ্দিন থেকে দান করে, জাকাত দেয়, যেখানে আল্লাহ আমাদের কথা প্রায় সব জায়গাতেই কিসের কথা? জাকাতের কথা আপনারা জানেন ইসলামের রুকুন কয়টা কি কি বলুন তো তাহলে বলেন ইসলামের রুকুন পাঁচটা কি কি কালেমা নামাজ তাহলে বলুন কালেমা নামাজ মমতা এলে আমি শুনতে চাচ্ছিলাম দেশের লোক বলে দেশের লোকের সবার জিজ্ঞেস করলে বলে কালেমা নামাজ রোজা হবে দেখা দেখাতে কোথায় বলে জাকাতের গুরুত্বই নেই বলে জাকাতকে কোথায় গিয়েছে কালেমা নামাজ রোজা হবে দেখা অথচ জাকাত হল ক নম্বরে তিন নম্বরে নামাজের পরে পরে যেখানেই আমরা নামাজের কথা সেখানেই জাকাতের কথা কালেমা নামাজ জাকাত রোজা হয় এই রকম বলতে কম লোক পায় যারা শিখেছে তারা তারা সর্বদিকে বলতে পারে না এমন কথা আল্লাহ বলছেন এখানে আল্লাহ বলছেন যে মোমেনদের হলে নামাজ কায়েম করা অন্য জায়গায় আল্লাহ বলছেন বা আপনি তিনটা আয়াত আমি বা চিতা দিন মোদিন ওটা ওয়া বসরা আলী মোমিন হচ্ছে হিদায়াত সুসংবাদ তাদের জন্য মোমেনদের জন্য সেই মোমেনদের কোন কি বিশ্বাস রাখে আল্লাহ তারা মোমিনদের কোন সম্পর্কে এক থেকে বলছেন মোমিনরা এক অপরের বন্ধু মোমেন আর মোমিনারা এক অপরের বন্ধু তাদের কাজ কি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি তারা আপোষে সৎকালের আদেশ দেয় মন্দ কাজের বাধা দেয় এদের গুণ এ নয় যে তোদের কাঁকা বেঁচে আমার হাতে তাতে অপরিহার কাঁকা না এদের গুণ হল একে অপরকে সৎকালের আদেশ দেবে মন্দ কাজের বাধা দান করবে এগুলো মনে করি করে না আর কি ওয়াইয়ুকিমুন আস-সালাতা ওয়া ইউতুন আজ-যাকা নামাজ কায়েম করে যাকাত আদায় করে ওয়ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ আর আল্লাহর বান্দা রাসূলের অনুগত করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আল্লাহ তাদেরকে রহম করবেন দয়া করবেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম আল্লাহ তাআলা প্রবল হিকমতওয়ালা আর যে গালা বলছে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এখানে কিতাবের কথা বললেন যে কিতাব হিদায়াত এবং রহমত মুহসিনদের জন্য মুহসিন মানে মুখলিসিন হতে পারে আর মুহসিন মানে তাই দিনের যে তিনটে পর্যায় আছে তো ইহসানের পর্যায়ে যারা তাদের হতে পারে আমাদের দিনে কিন্তু শরীয়ত তরিকার মালিকা মালিকা হাকিকার মালিকা রয়ে আমাদের তরিকা তাই না আমাদের দিনের তবতা শরীয়ত তরিকা হাকিকার মালিকা মালিকা নয় আমাদের দিনের তরিকা হল ইসলাম ইমান আর এহসান কাকে বলে আন্তাবুদাল্লাহ কাআন্নাক তারা তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সত্যি সত্যি না আল্লাহ বলেন সত্যি দেখা যায় তিক্ষা ভঙ্গি তিক্ষা হলে দেখা যাবে তিস্তায় হলে আপনাকে দেখতে পারেন তাই না না তিস্তা বলি তো না যেন যেন তুমি আল্লাহকে দেখছো সত্যি সত্যি না এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো সেই পর্যায় হলো ইহসানের পর্যায় সেই পর্যায়ের লোকদের জন্য এই কিতাব হলো হিদায়াত এবং রহমত তাদের গুণ কি আল্লাযীনা ইয়াকিমুনা সালাত তারা নামাজ কায়েম করে তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই হচ্ছে সফল ব্যক্তি বা সাফল্য লাভকারী সুরা বাকারা শুধু তো আল্লাহর কথাই বলেছে এরাই হচ্ছে সাফল্যতা লাভকারী যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে ইত্যাদি ইত্যাদি কয়েকটা জায়গা একটু বললাম বোঝালাম এবং পড়ার কাছে বহু জায়গাতে আছে নামাজ পড়ার কাজের গুণ মোমেনদের গুণ তার মানে নামাজ পড়ার কাফেরদের গুণ না নামাজ পড়া মোনাফেকদের গুণ না কাদের গুণ বললাম মোমেনদের গুণ নামাজ কখন পড়া যায় নামাজ পড়া যায় নবুয়তের এগারোতম একাদশতম বছরে, নবুয়তের একাদশতম বছরে আল্লাহ যদি প্রার্থনা নবুয়ত কমলেট হয়েছিল, কত কত হয়েছে? চল্লিশ বছর বয়সে, চল্লিশ যুক্ত এগারো কত হয়? একান্ন, একান্ন বছর বয়সে নামাজ ফরজ হয়। কোথায় ফরজ হয়? সব ফরজ হয়েছে দুনিয়াতে, কিন্তু এমন এক ফরজ যে ফরজ আল্লাহ তাআলা সাত আসমানের উপরে করেছেন, দুনিয়াতে করেননি। জাকাত দুনিয়াতে ফরজ হয়েছে, রোজা দুনিয়াতে ফরজ হয়েছে, হজ দুনিয়াতে ফরজ হয়েছে, কিন্তু এমন একটা ফরজ যে ফরজ আল্লাহ দুনিয়াতে করেননি। কোথায় বলেছেন? সাত আসমানের উপরে সরাসরি নবীর সঙ্গে সাক্ষাৎ করে নবীকে সামনে রেখে ফরজ করেছেন, সেটা কি? নামাজ। এটা হল নামাজ, মেরাজের রাতে আল্লাহ যারা নামাজ ফেরত করেছেন, এই হল নামাজের গুরুত্ব। যে ফরজ কোথায় হয়েছে? আসমানের উপরে। নামাজ হল বান্দা এবং রবের মাঝে সেতু বন্ধ, সেতু বন্ধ মানে বান্দা এবং রবের মাঝে কানেকশন। প্রত্যেক দিন আপনি আপনি মোবাইল লাগাচ্ছেন বাড়িতে, তাই না? বাড়িতে মোবাইল লাগিয়ে কথা বলেন, কি হয়? কানেকশন হয়। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার সঙ্গে আপনার রবের কি হয়? কিভাবে কানেকশন হয়? যেহেতু আপনি তখন আল্লাহর সামনে আল্লাহ তার দরবারে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কি করেন? কথা বলে। কথা বলে এটা পরে বলবো যে নামাজ হলো মোনাজাত, মোনাজাত কখন করতে হয় পরে বলি। মন কথা, আল্লাহ এবং আপনার সঙ্গে যে কানেকশন সম্পর্ক প্রায় হয় সেটা কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে। এই জন্য লোকে বলে আপনারা মেয়েরাজের মেয়ে, এটা হাজির না। লোকে গরুকেরা বলে আসলাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহ নবী সশরীরে মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছিলেন, কিন্তু মুমিনরা প্রত্যেক নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে মিরাজ করে। তার মানে কি? মিরাজের মধ্যে কথা বলে। এর সম্পর্ক নামাজ হল মোনাজাত, আল্লাহর সঙ্গে মোনাজাত। মোনাজাত মারা জানেন? মনে কাকে বলেন? আরবিতে মোনাজাত। এটা আমরা বাংলাতে মোনাজাত বলি, আমরা মোনাজাত বলি। এই মোনাজাত মানে হল কানে কানে মিথিসিয়ে চুপে চুপে কথা বলা। এই শুনছে কানে কানে চুপে চুপিয়ে মিথিসিয়ে কথা বলা, একে বলা হয় মোনাজাত। মোনাজাত আমাদের হয়ে গেছে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা, আর মোনাজাত তাও হয়ে গেছে ফরজ নামাজের পরে কিংবা বিশাল মজলিসে সভা করে সেখানে একজন দোয়া করবে আর বাকি সবাই আমিন আল্লাহুম্মা আমিন, সেটাই হল মোনাজাত। কিন্তু হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ হল মোনাজাত। কিভাবে? এই মোনাজাত যে মোনাজাত তকবীর দিয়ে শুরু হয় আর তসলিম বা সালাম ফিরে শেষ হয়ে যায়। এই কানেকশন যে লাগালেন আপনি মোবাইলে, মোবাইলের প্রথম যে কানেকশন সেই কানেকশন হল তকবীর দিয়ে, সেখানে কোথায় তার মেজাজের কানেকশন ছুটে যায়। এরপরে যা করা হয় তাকে মোনাজাত করা হয় না। আমাদের দেশে যে নামাজের শেষে মোনাজাত প্রচলিত আছে এটা আসলে মোনাজাত না। মোনাজাত কোথায় বললাম? নামাজটাই হল মোনাজাত। বান্দা রবের সঙ্গে মোনাজাত করে, আর মোনাজাত যদি প্রার্থনার অর্থে নেন তো জানবেন যে প্রত্যেক দোয়া সাধারণত দুই প্রকারের হয়, এক হচ্ছে দোয়ায় দেখি, দুই হচ্ছে দোয়ায় মাতালা। যে দোয়াতে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর গুণগান করা হয়, কিন্তু তাতে আল্লাহর কাছে থেকে চাওয়া হয় না। আর কিছু দোয়া আছে যে তার যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, কিছু চাওয়া হয়। এই দুই প্রকার দোয়াই কোথায় আছে? নামাজে আছে। আর নামাজের আসল অর্থই হচ্ছে দোয়া। নামাজকে কি বলা হয়? আদিতে সালাত। সালাত মানে কি? দোয়া। সালাত মানে দোয়া, নামাজ হচ্ছে দোয়া। এই দোয়া মোনাজাত সবই নামাজের ভিতরে। মোনাজাত যখন শেষ সালাম ধরে নামাজ, তারপরে আর কোন মোনাজাত নেই। চাওয়া পাওয়ার চাইতে হলে যদি আপনি ওই হাদিসকে সহি বলেন যে হাদিসে বলা হয়েছে যে ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়, যে ফরজ নামাজের পশ্চাতে মানে ফরজ নামাজের পরে না, ফরজ নামাজের শেষ প্রান্তে সালাম ফেরা লাগে, সালাম ফেরা লাগে আল্লাহ তাআলা নামাজের দোয়া কবুল করেন, ফরজ নামাজের সালাম ফেরা লাগে, ফরজ নামাজের শেষ প্রান্তে পশ্চাতে, পশ্চাতে মানে পরে নয়, সালাম ফেরা লাগে। মন কথা নামাজ হল পুরোটাই মজার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন, লামা সাল্লাম নাযা রাজুলান কানা ফি আখির সুফুফ, শেষ কাতারে এক লোক দাঁড়িয়ে নামাজ পড়ছিল, তাকে ডেকে বললেন, হে ফুলান, ইয়া ফুলান, আলা তাত্তাকিল্লাহ, আলা তানজুর কাইফা তুসাল্লি, তুমি আল্লাহকে ভয় করছো না, তুমি দেখছো না, তুমি খেয়াল করছো না, তুমি কিভাবে নামাজ পড়ছো, শোনো, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি, তোমাদের মধ্যে যখন কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে, ইন্নামা ইয়াকুমু ইউনাদি রাব্বাহ, সে আসলে তার রবের সঙ্গে মুনাজাত করে, যখন সে নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহর সঙ্গে, যখন দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে, আল্লাহ আকবার মানে কি, আল্লাহ আল্লাহ বড় বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কত বড় জানেন, একে খেয়াল করুন তোমার সাথে, জানেন আপনাকে যে সূর্য আমরা প্লেটের মতো দেখি, এই প্লেটে সূর্য, যে সূর্য পৃথিবী থেকে কত বড় কথা বললাম, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, এই 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড় হওয়া সত্ত্বেও এইটুকু দেখায়, আর এই মতো কত সূর্য আছে আল্লাহ জানে, আর এই সমস্ত গ্রহণ একত্র সূর্য চাঁদ সব আছে নিজের আসমানে, এলাকার বিজ্ঞান বা সভা দুনিয়া দেবতাহী নিজের আসমানে, নিচের আসমানের পরে আসমান, তারপরে আবার আসমান, তারপরে আবার আসমান, আসমান কথা সাতটা আসমান, সাত আসমানের উপরে আছে কুরসি, কুরসি কত বড়, এতে এক কুরসি তার মানে সমস্ত আসমান জমিনকে কুরসি পরিব্যাপ্ত আছে, এই কুরসি ব্যক্তি কুরসি হলো আল্লাহ পাহাড়ের জায়গা, অভিযোগ আবার কি পাহাড় না কে আছে কিন্তু কেমন জানি না, আল্লাহর পা কেমন জানি না, শিয়ালের পা আপনি দেখছেন, দেবীর পা আপনি দেখছেন, আত্মার পা আপনি দেখছেন, হাতির পা আপনি দেখছেন, সব কে আল্লাহর পা, আল্লাহর মত আল্লাহ তুমি কেমন জানি যাচ্ছ, আল্লাহর পা বা কেমন বলে জানবো, আল্লাহর পা আছে আর সেই পা রাখার জায়গা হলো, পা রাখার কথা আপনারা শুনেছেন, জাহান নামে যদি জাহান নামে ঘুরে দেওয়া হবে তাহলে তো আল্লাহ তাহলে হালিম তারা দেয় জাহান নাম তো ফের বলবো, তো বলবো হাল নিয়ে ফের দিল আর কি আছে, তখন আল্লাহ নিজের পা বলবে আপনি হাজির করে, তাহলে আল্লাহ পা কিন্তু কেমন আমরা জানি না, এই কুরসি, এই কুরসির উপরে আছে আরশ, আর সব থেকে মহান সৃষ্টি, সব থেকে বড় সৃষ্টি হল আরশ, এই আরশে আছেন আল্লাহ, এবারে খেয়াল করুন তাহলে আল্লাহ ভেতর বেরো, আল্লাহ আকবার বলে নামাজি দাঁড়ায়, হাত দুটিকে তুলে এইভাবে সামনে রেখে, এই হাতটা সিধা না এই হাতটা সিধা, উল্টা হাত উল্টা, এটা উল্টা না এটা উল্টা, এইটা উল্টা, এইভাবে উল্টা হাত দেখায় তার মানে আল্লাহ তোমার সামনে আমি দুনিয়ার সমস্ত সংসারের কাজকে সমস্ত চিন্তাকে উল্টে দিলাম, খালাস এবারে তোমার সামনে বিশাল বাচ্চার সামনে আমি দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার, কি মা সেরেন্ডার করছি, সেরেন্ডার করে না দাঁড়া, সেরেন্ডার করে আমি দাঁড়ালাম, এই জন্য বলা তো বীরের তাহরিমা, তাহরিমা কি হারাম করা, কি হারাম করেন, এখানে ভোজ খাওয়া হারাম করেন, ভাত খাওয়া হারাম করেন, কি বলেন, দুনিয়ার সমস্ত কাজ চিন্তা হারাম করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত রেখে যেখানে হাত রাখে, যেখানে হৃদয় রাখে সেখানে হাত রেখে আপনি আল্লাহর সাথে মোনাজাত শুরু করেন, সেখানে আল্লাহ মাবায় জানি কিংবা সুবহানাকা আল্লাহ মাবায় শুরু করে আউজুবিল্লাহ করে বিসমিল্লাহ করে সুরা ফাতিহা আল্লাহ তাআলা যে মোনাজাত শিখিয়েছেন সেই মোনাজাত শুরু করেন, তার মানে বোঝা গেল কি, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে মোনাজাত করে, সুতরাং প্রত্যেকের উচিত খেয়াল রাখা যে সে কিভাবে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, কি কথা আল্লাহর সঙ্গে বলে বলছে এই কথা যেন খেয়াল রাখা ওকে, বলে হলো কি নামাজ হল মোনাজাত, তারপরে এখান থেকে বলে যাচ্ছে যে মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়ানজুর, তার খেয়াল রাখা উচিত যে কি কথা বলে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, কি কথা বলছেন আল্লাহর সঙ্গে, হুজুর অনেক কিছু বললাম অনেক কিছু বললাম, আল্লাহ আকবর বললাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, এই যে বললেন আপনি কিছু বুঝেছেন? বাংলাদেশ থেকে হাজিরা হজ করতে আসে মক্কাতে, এ যখন যায় তখন লোকে ভিড় জমায়, আগেও কেমন দেখলে সব মক্কাতে সব কৃষক দেখলে কৃষক তো বাবা সব আলিবে, খালি নামাজটা আজানটা আর সালামটা বাংলা, আজানটা আর সালামটা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বাংলা, আর আজানটা হচ্ছে বাংলা, কেমন বুঝতে পারছেন? এখন আজানটা নামাজটাও বাংলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলা, কিন্তু বুঝেছো কি বাবা সেই বাংলা তোমার কি বলা হয়? তুমি বলোটা কি কিছু বুঝেছ? নামাজ করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া কেন আবুদু ইয়া কেন তাইন এগুলা সুরাতুল মুত্তাকিন, মানুষ কি কি বলছো কিছু বুঝো? আল্লাহর সঙ্গে কথা বলছো কিন্তু আল্লাহকে কি বলছো সেটা কিছু বোঝো? যদি না বোঝো তাহলে মনে রাখো কি তৃপ্তি আছে, মনে রাখো কি মজা আছে, আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে যদি কথা বলেন। এক ভাই শ্রীলঙ্কা এক মেয়েকে বিয়ে করেছে, পাশের আছে তারা কি বললো বলুন তো, ইশারা তারা কি কোথায় আছে? উঠল আল্লাহ তো মনের কথাও জানেন কিন্তু আপনার মনের উঠল কথাটা কি? যখন আপনি সুরা মাথাও পড়েন সুরা মাথাও মানে লাগেন না, তখন আপনার মনে কি থাকবে বলুন তো? আপনি কিছু বলেন? আপনি একটা রিয়া নিয়ে বা কাউতে গেলেন হাজি সাহেব আর হাজি সাহেবের কথা, তখন রান্না করে খাওয়া হতো বলতাম দোকান থেকে লবণ নিয়ে এসো লবণ দিয়ে ছেড়ে দাঁড়ি রিয়াল নিয়ে বাচ্চালাতে গিয়ে বলছে লবণ লবণ, ও বাচ্চালা ওরা আমরা সুন্দর ফ্রিজ থেকে খুলে একটা প্যাকেট হাত গড়িয়ে দিয়েছে, লবণ চাই না দিয়ে প্যাকেট কেন লিকুইড সৌদি আরব উন্নত দিয়ে সতটা লিকুইড লবণ হবে যে ফ্রিজ রাখা এখানে সৌদি আরব প্রচুর ফ্রিজ রাখা হয় তাই না? প্রচুর তো ফ্রিজ রাখা হয় প্রচুর, তখন এই লবণ হয়তো ফ্রিজে থাকে এবারে নিয়ে গিয়ে বলছে লবণ লাভ, মানে লবণ এই তো লিকুইড দিয়ে আবার খুলে দিচ্ছে এইভাবে জেলকে তো দো এই লবণ তো না হয় তোমার, আমি তো লবণ বললাম আমার কি দিলে আমি কি করবো? তুমি যদি বাচ্চা বলে কি লবণ চাও আর বাচ্চারা ওরা লবণ দেয় আল্লাহ কাছে তুমি কি চাও আল্লাহ তোমাকে কি দেবে? বলছেন বন্ধু আল্লাহ তো অদ্ভুত জানি, আমি যখন আল্লাহকে লবণ বলবো আল্লাহ বুঝতে পারছেন আমি অন্তরে কি চাই, কিন্তু তোমার অন্তরে থাকবে তো তো তোমার অন্তরে যদি লবণটা না থাকে আল্লাহ তাহলে বুঝবেন? আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আপনার অন্তরে এটা নেই যে আপনি কি চাচ্ছেন, আপনি অর্থ দেবেন না আপনার অন্তরে অনেক আল্লাহ কি দেবেন, তার মানেই হবে বাচ্চা থেকে রবো এরকম যদি কিছু বলে বাচ্চারা আপনার যখন আপনাকে ঘর ভাগটা জোগাড় করে দেবেন তেমনি আল্লাহ তাহলে আপনাকে কিছুই দেবেন না, যেহেতু আপনার মুখে নেই অন্তরে নেই। সুতরাং মোনাজাত যে করবেন ফিসফিসিয়ে কথা বলা, কারোর সঙ্গে নিরালায় কথা বলা, যেমন প্রেমিক প্রেমিকায় নিরালায় বসে কথা বলে এবং ভিত্তি সহকারে কথা বলে যেটা আর কেউ শুনতে না পায়, তেমনি বান্দা যখন আল্লাহর সঙ্গে নিরালায় কথা বলে নির্জনে কথা বলে একান্তে কথা বলে তখন কি বলছো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে কি চাইছো সেটা তো খেয়াল কথা বলে জানিনি জরুর কেউ পাই না আজকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তার উচিত খেয়াল করে দেখা সে কি মোনাজাত করছে। সুতরাং এখান থেকে একটু গুরুত্ব বুঝতে পারছে যে নামাজে যা পড়া হয় তার মানে জানতে হবে। শোনেন একা দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুসকিনু রুকু সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি ফায়াআলামু মা ইয়াকুল, এমন কোন মুসলমান নেই যে পূর্ণ রূপে উজু করে নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে ফায়াআলামু মা ইয়াকুল, সে যা বলছে তা বোঝে এবং জানে। কতজন মুসল্লি আরবের লোক ছাড়া জানি না, আরবের লোক যা অনেকে বোঝে না যা বলে বোঝে না, তাহলে ওরাও লোকরা কতজন নামাজে যা বলে বুঝে এটা আপনি খেয়াল করুন। ফায়াআলামু মা ইয়াকুল ইল্লা ফাতালা ওয়া হুয়া কায়ুমি ওয়া লাযু উম্ম, যদি সে এরকম নামাজ পড়ে যদি নামাজে যা বলছে তা বোঝে তাহলে নামাজের থেকে সে ফিরে আসে সেই দিনকার মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এগুলো নামাজ কোন নামাজ? আর এই নামাজকেই বলা হয় কায়েম করা, নামাজ পড়া না, এটা কি হলো নামাজ কায়েম করা। যে নামাজ কায়েম করলে আল্লাহ তাআলা আপনাকে সেই দিনকার শিশু বানিয়ে দেন, নিষ্পাপ বানিয়ে দেন যেদিন আপনার মা আপনাকে বলিষ্ঠ করেছে। এবার নামাজ কায়েম করা, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ কায়েম হয় না। আপনারা জানেন আল্লাহ তারা নামাজ পড়তে নিষেধ করে দিন, জানেন নামাজের কি পরবর্তী হলে নিষেধ করে দিন, তাদেরকে কোন নামাজ দিকে আল্লাহ তালা বলছে নামাজের নিকটবর্তী হয়ে না। ভালো খেতে পারলেন আপনি, নামাজ না হলে তো খুবই আরাম হয়, তিনি পাঠবা ঝামেলা সন্ধ্যা সময় হয় না, কত রকম ঝামেলা সেরে মসজিদে আসতে হয়, কিন্তু ভালো খবর পেলাম আল্লাহ তালা কোরআনে তোমরা নামাজের নিকটবর্তী হলে না, কিন্তু কোন অবস্থায়গ্রস্ত অবস্থায় মাতার অবস্থায় নামাজের নিকটে এসো না, তখন মদ হারাম হয়নি, তখন মদ পান হারাম হয়নি, তখন বলা হলো মদ খাচ্ছ খাও অন্য সময় গেল, কিন্তু নামাজের সময়ে খেয়ে মসজিদের ভেতরে নামাজ করতে এসো না। কেন বলতো আল্লাহ কেন নিষেধ করলেন? যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো যা নামাজে বলো। অনেকে মদ খেয়ে মাতলানি করতে এসে নামাজ পড়ে, তখন কি ভাই যা আলোচনা বলবে, ব্যাখ্যা নাও তখন তখনই বলবে। শুনেছেন আপনারা এক সৌদি আরবের কোন এক ছেলে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসে নামাজে দাঁড়িয়ে আল্লাহ ধরো কি বলেছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার না জানেন তারা বলে আল্লাহ আকবার বলে নাই, তো আল্লাহ আকবার বলার জায়গাতে কি বলেছে আল্লাহ আকবার, মানে আল্লাহ বাঁচায় না বলে আল্লাহ বাঁচায়, তো আল্লাহ আকবারের জায়গায় কি বলেছে আল্লাহ আকবার। তো মদ কথা হলো যে মদ খাওয়া অবস্থায় মাতানোর অবস্থায় যদি এসব তাহলে তুমি নামাজে কি বলছো সেটা বুঝতে পারবে না, সুতরাং মাতাল অবস্থায় নেশা অবস্থায় নামাজ পড়তে এসে না। আর আমরা যারা মাতাল নেশাগ্রস্ত আছি তারা আরবিতে কি বলে কিছুই বুঝি না, তাহলে তো তাদের নামাজে নিকটবর্তী হওয়া কি লাভ। আমি বলছি না জাতি যখন নামাজে কি বলছেন বোঝেন না তখন নামাজ পড়তে আসেন না, আমি বলছি না, আমি বলছি কি যে নামাজে যখন আসতেন তখন নামাজে আপনি আল্লাহর সঙ্গে মনোযোগ করে কানে কানে কথা বললেন কি পিছিয়ে কথা বললেন কি বলবেন সেটা শিখে আসতেন। যদি আপনি না জানেন যে জানে তাদের শিখে আসুন যে আমি সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহকে কি বলতে চাই, সুরা খানার মাধ্যমে আল্লাহকে কি বলতে চাই, আল্লাহ আকবর মানে কি বুঝলাম তার মাধ্যমে আল্লাহকে কি বলতে চাই, সুরা রাফিয়া লাভার মাধ্যমে আমি কি বলতে চাই, সুরা রাফিয়া লাজিম মানে আমি কি বলতে চাই, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছে নামাজের ভিতরে। তিনি বলছেন যদি কেউ নামাজের অবস্থায় চলে, অনেকে দেখেছেন ঘুম হয়নি বা তাহাজ করতে উঠেছে বা বদলে নামাজ পড়তে উঠেছে, বদলে রাতে ঘুম হয়নি নামাজ পড়ছে আর ঝুলছে, এভাবে চলেছে বলে তাই না, তন্দ্রাচ্ছন্ন এইভাবে তন্দ্রায় যে ঝুলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পারলে আর প্রস্তাব উজু করে তো শুয়ে যায়, সে যেন শুয়ে যায় তাহাজ পড়া বাদ দিয়ে সে যেন শুয়ে যায়, তার নামাজ পড়ার দরকার নেই, হাত পাইয়া ধরা প্রাণ হন যতক্ষণ না তার ঘুম দূর হয় না, তুমি নাই কেন না ভুল অবস্থায় তন্দ্র অবস্থায় যখন কেউ নামাজ পড়ে লাগি নাই শুদ্ধ নামটা সে জানে না যে সে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, অথচ সে নিজেকে গালি দেবে তার দোয়া করে বসবে, সে দোয়া করতে গিয়ে বস্ত্রা করতে করে বসবে, দাদা বলতে গিয়ে কথা বলে বসবে, সুতরাং ঘুমের অবস্থায় নামাজ পড়ো না। তাহলে বলুন যে ব্যক্তি নামাজ পড়তে আসছে নামাজ পড়ছে নামাজে কি বলছে জানে না বোঝে না, তার নামাজের অবস্থা কি হতে পারে? আল্লাহ কোন কোন বান্দা নামাজ পড়ে মা যুক্ত দশ ভাগের এক ভাগ সহি খায় নামাজ পড়ে তাকে একশো ভাগ সব দিতে হয়, কিন্তু তারা দশ ভাগের এক ভাগ সব লেখা হয়, এমন ওদের কাছে জন্ম ভাগের এক ভাগ, এমন ওদের কাছে আট ভাগের এক ভাগ, এমন ওদের কাছে শুভ হয় সাত ভাগের এক ভাগ, এমন আছে সাত কি বলে ছয় পাঁচ চার তিন কারো অর্ধেক সব লেখা হয় রেখুনি সব লেখা হয় এমন লোক পাইতে পার নেই। নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে এদিকে এদিকে মন দেয় না, যায় না। একজন আমাদের দাঁড়িয়ে পিছনে খেয়াল লিখে আছে, কোনো কিছু মনে পড়ছিল না, হঠাৎ করে আপনার মনে পড়লো, কে মনে পড়িয়ে দিল? দেখবেন অনেক দিনই আপনার মনে পড়ছে না, নামাজের ভিতরে মনে পড়ে। হ্যাঁ, একদম আসলে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবের ভুল হয়েছে, যে তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। এবারে কেউ বলছে না তিন রাকাত নামাজ হয়েছে, কেউ বলছে না চার রাকাত নামাজ হয়েছে। তো একজন বলছে আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ তিন রাকাত হয়েছে, চার রাকাত হয়েছে। বলছে কেন? বলছে আমার চারটে দোকান আছে, নামাজ আমি প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব নেই। আমি দেখলাম তোমার তিনটে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব এখন বাকি আছে, তাহলে চার রাকাত নামাজ হয়নি। বুঝতে পারলেন? তার মানে হচ্ছে যে নামাজের ভিতরে এমন এমন জিনিস মনে মনে আসে, কথায় কথা মানে আমি বলছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, ইমামে আজম আমি সফরে গেছিলাম, তিলাওয়াতে কিংবা বাজিয়ে গেছিলাম, যাওয়ার আগে আমি এক কলসি মোহ সোনা দানা টাকা পয়সা আমি কলসি তো ধরে আমার বাগানের একটা গাছের নিচে মাটির তোলায় পুঁতে দিয়ে গেছিলাম। তখন তো ব্যাংক ছিল না, ব্যস্ত ছিল না, ওইভাবে লুকিয়ে, এই জন্য এখনো কখনো কখনো পাওয়া যায় মাটির দিকে টাকা পয়সা দিকে মোহ পাওয়া যায়। তো বলছে আমি গেছিলাম, এখন সব পাঁচ ছ মাস আসার পর আমার মনেই করছে না যে আমি আমার ওই কলসিটা কোথায় দেখি যথেষ্ট, সেটা আমার দরকার, আমার এখন খরচ করতে হবে, এখন আমি কি করবো? এটা কোনো সালি মশলা ছিল না, দুনিয়ার পক্ষ কি মশলা, পাঁচটি কোন মশলা, কিন্তু ইমাম সাহেবের প্রতি ভক্তি আছে। জিজ্ঞেস করলেন এভাবে আলোচনা না বোকানি বা বললেন এক কাজ করো, তুমি আজকে এখানে আমাদের পর সারা রাত নামাজ করতে লাগলো, যা বললাম তাই করো গে, ও বাজারি গে এটা নামাজ করে বিসমিল্লাহ বলে শুরু করবে নামাজ করতে। প্রথম আকাশেই মনে পড়ে গেছে অমর কাছে নিজে কলসিটা আছে, কোন রকম করে বেচারি দুরাকে নামাজ করে সালাম দিয়ে শুনলো কোরআন নিয়ে দিয়ে করে দেখছে হ্যাঁ কলসিটা। সকালবেলায় বলছি ইমাম সাহেব সুহান আল্লাহ আপনি এমন একটা প্রেসক্রিপশন দিলেন, আমি আমার কলসিটা প্রথম রাখাতেই মনে হয়ে গেছে আমার। ইমাম বলছে আমি জানতাম তোমার মনে পড়বে, কারণ শয়তান তোমাকে তোমার নামাজ করতে দেবে না, কারণ তার ক্ষতি হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছে আজান যখন হয় তখন শয়তান পাততে পাততে পালায়, আজান বন্ধ হয়ে যায় যেহেতু আল্লাহর নাম সহ্য করতে পারে না, আজান বন্ধ হয়ে গেলে আবার চলে আসে, একামত পায় আবার পালিয়ে যায়, আবার একামত শেষ হয়ে তখন নামাজি সামনে এসে নামাজি পিছনে এসে লেগে বলে রুকুর কাজা রুকুর কাজা, এটা মনে করো ওটা মনে করো এটা স্মরণ করো, এমনকি সেই জিনিসটাও সে স্মরণ করিয়ে দেয় যে জিনিস তার স্মরণ হচ্ছিল না নামাজের বাইরে। সুতরাং আমাদের মধ্যে নানা রকম কুমন্ত্রণা মনের ভিতরে নানা রকম ওই যে উকি ঝুঁকি বিভিন্ন কথা, বিশেষ করে বিদেশিরা যারা বিদেশে আছে তাদের ছেলে মেয়ে ধান্দা, হ্যাঁ ছেলে মেয়ে কি করছে, আমার স্ত্রী কি করছে, আমার স্ত্রী কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, খারাপ হয়ে যাচ্ছে, কোন চিন্তা, তারপরে কাজের ধান্দা, এই পর কি করবো, নানা রকম নামাজের মধ্যে এসে এইগুলো হয়। সুতরাং নামাজের সবাব যে সবাই সম্পূর্ণ পাবে না এ কথা আমরা বুঝতেই পারছি। নামাজ পড়তে আসুন নেশাগ্রস্ত অবস্থায় নয়, মদ খেলে নেশা নয় ঠিকই, কিন্তু দুনিয়াদারি এমন বহু কথা আছে কাজ আছে যা ফলে মানুষের মনে নেশা ধরে থাকে, আর সেই নেশা অবস্থায় যে নামাজ পড়তে আসে। একটা লোক নোংরা ফিল্ম দেখছিল, হঠাৎ করে আজান একামত হয়ে গেল, ফিল্মটা বন্ধ করে দিয়ে নামাজ পড়তে এলো, বলুন তো নামাজ পড়তে পড়তে তার কি কথা মনে আমার হয়ে গেল, মনে হবে না নেশা থাকবে না চিনবেন নেশাটা। এরপর কি হবে, অনেক সময় খবর দেখতে দেখতে নামাজ পড়তে আসে, অনেক সময় ফিল্ম দেখতে দেখতে নামাজ পড়ে পড়তে আসে, এবার টিভি সিন হলে পরে নামাজ পড়তে হবে, এরপর কি হয়ে গেল, কি ভাবছে এরপর কি হবে, এরপর কি হবে, আর এই ফাইট ফাইট এরপর কি হবে, নানা রকম চিন্তা নামাজের ভেতর ভিতরে আসবে। আর তখন নামাজ ওই নেশাগ্রস্ত অবস্থায় আপনার নামাজের হয়তো বা দশমাংশ সপ্তাহাংশ ইত্যাদি পূর্ণ অংশ আপনি সবার পাবেন না। কোন কথা, নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস, নামাজ পড়তে হলে আপনি নামাজে যা বলছেন নামাজ আপনার রক্ত বুঝে আল্লাহর কাছে এসে নামাজ পড়তে হবে। এই নামাজ হচ্ছে ইবাদতের একটা বাগান, এই নামাজ ইবাদতের একটা বাগান, যে বাগানে নানা রকমের ফল ফুল আছে, শুধু একটা ইবাদত না নামাজ, শুধু একটা ইবাদত নয় বরং একটা ইবাদতের বাগান, বহুল ইবাদতের একটা বাগান, যে বাগানের ভিতরে নানা রকম ইবাদতের নানা রকম ফল ফুল আছে। যেমন প্রথম ইফতার আছে, এর মধ্যে নামাজের মধ্যে তাকবীর আছে, তাকবীর আছে, তাহলিল আছে, তাহলিল আছে, এর মধ্যে দোয়া আছে, জিকির আছে, এর মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে, আছে যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লা কুরাতু আইনি নামাজের ভিতরে আমার চক্ষু শীতল করা হয়েছে, নামাজ পড়তে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায়। তারপরে একবার বললেন ইয়া বিলাল, আরেহনা বিহা আকিম সালাহ ওয়া আরেহনা বিহা বিলাল, তুমি নামাজ কায়েম করো, নামাজের ইকামত দাও, আর এর মাধ্যমে আমাকে শান্তি দাও। তাহলে আমাদের ভিতরে কি আছে? শান্তি আছে, নামাজের ভিতরে শান্তি আছে, মোমেন নামাজের মাধ্যমে শান্তি পায়, সান্ত্বনা পায়। এবার আপনাদেরকে বলবো যে নামাজ না পড়া, তখন বললাম যে নামাজ কাদের কাজ? নামাজ কারা করে? মোমেনরা। নামাজ ছাড়ে কারা? কাফেররা। নামাজ না পড়া কাদের কাজ? কাফেরদের কাজ। চলে মহানা বলছেন তাইদান তালাকাস, তাইদান তালাকাল আশহুরুল হুরুম মাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, যখন হারাম মাস শেষ হয়ে যাবে তখন যুদ্ধের সময়ে মুশরিকদেরকে কি করো? তাকো, এখানে ভালো সেখানে তাকো, হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, তাদেরকে ধরো, তাদেরকে পকড়াও করো, ওয়াখতুলুহুম, তাদেরকে এক একটা করে গুনে ধরে ধরো, বন্দি করো, ওয়াকুলু লাহুম কুল্লা মা ক্বাল, আর হার সব জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে তাদের অপেক্ষা করো, প্রতীক্ষা করো। এটা হলো মুশরিকদের শাস্তি, কাফেরদের শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, কিন্তু যদি তারা তওবা করে, নামাজ পড়ে এবং যাকাত দান করে, তার মানে ঈমান এনে নামাজ পড়ে এবং যাকাত দান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে ছেলে দাও, তাদেরকে ধরো না, তাদেরকে মেলো না, তাদেরকে কেটে না, তাদেরকে বন্দি করে না। বোঝা গেল কি? যে কাফেররা নামাজ পড়ে না, আর নামাজ যারা পড়ে না তারা কাফের, আর নামাজ পড়তে শুরু করলে তারা কাফের থাকে না। কারণ নামাজ যখন পড়ে তওবা করে নামাজ পড়তে লাগলে, জাকাত দিতে লাগলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দাও। তাহলে তারা তোমাদের দিনই ভাই। যদি নামাজ কায়েম করে তাহলে তারা তোমরা তাদের দিনই ভাই, আর তারা তোমাদের দিনই ভাই। আর তার মানে হলো যদি তারা তওবা করে নামাজ কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দিনই ভাই নয়। স্পষ্ট কথা বোঝা গেল? যে যারা নামাজ করে না, আপনি নামাজ না পড়া গুণ হলো তাদের কাপেরকে। আল্লাহ করে আপনি আগে বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে অভিমুখ করো, আল্লাহকে ভয় করো, আকিমু সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং নামাজ কায়েম করো এবং মুশরিকদের দলভুক্ত হইও না। তার মানে মুশরিকরা নামাজ পড়ে না, মুশরিকরা যেহেতু নামাজ পড়ে না, তোমরা তাদের দলভুক্ত হয়ে না, দলভুক্ত হও কাদের? মোমিনদের। নামাজ কায়েম করে মোমিনদের দলভুক্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আযুল লযী বাইনা ওয়া বাইনা, আমাদের এবং ওদের মধ্যে যে চুক্তি হচ্ছে নামাজ, নামাজ তারা কাহা পাকা কাহার, সুতরাং যে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে গেল। অন্য একাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة তার মানে মানুষ এবং শিল্প কুফরের মাঝে একটা পর্দা আছে, মানুষ এবং কুফরির মাঝে একটা পর্দা আছে, সেই পর্দাটা নাম হচ্ছে নামাজ। এই পর্দা যদি সরে যায় তাহলে মানুষ আর কুফরি কি হয়ে যাবে? এক হয়ে যাবে। তার মানে মানুষ কাফের হয়ে যাবে, নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যাবে। তখন মুন্না খানকে বলছেন, মান তারা কাজ করা যেটা আমি দান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে, তখন বাড়িয়ার মিন হুসিন মাতুল্লাহ, তার কাছ থেকে আল্লাহ দায়িত্ব উঠে যাবে। আল্লাহ দায়িত্ব কাতে নিয়েছেন দেবেন্দ্র, আর আল্লাহর দায়িত্ব তার কাছ থেকে উঠে যাবে সে হচ্ছে কাপড়ে কাপড়দের কোন দায়িত্ব নেই, আল্লাহর উপরে কাপড়ের কোন দায়িত্ব নেই, মোমিনের দায়িত্ব আছে। যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাপড় হয়ে যাবে। এটাকে কথা বলে রাখে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে এবং নামাজ ফল নয় মনে করে সে সব পারিবর্তে সব সর্বরাজের সম্মুখীন করে সে কাবে, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজকে ফলজ মনে করে, কখনো পড়ে কখনো ছাড়ে, কখনো শৈতিকের সাথে অবস্থার সাথে কখনো বা কাজের সাথে নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি তাদের কি না? এতে মতভেদ আছে, এতে মতভেদ আছে। যে পড়া হয়েছে কাপার মানে কি? কাপের হয়ে যাওয়া না, তার কাজ কুকুরি, মানে সে কুকুরি করে, কাপের কাজ করে, যে নামাজ এভাবে শৈতিকের সাথে ছাড়ে সে কাপের কাজ করে, সে আসলে কাপের হয় না, এরকম অনেকে বলেছে। কিন্তু আপনারা জানেন সৌদি আরবের সমস্ত আমাদের ফতোয়া মতে এই ব্যক্তি যে নামাজ পড়ে না, শৈতিকের সাথে নামাজ পড়ে না, সে কাপের হয়ে যায়। এমনকি চার রাতের নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে, ডিউটির সময় অ্যালার্ম লাগিয়ে পড়ে, জামাত সহকারে মসজিদে এসে পড়ে না, ডিউটি যখন তখন তার পঞ্চাশ মিনিট আগে অ্যালার্ম লাগিয়ে পড়ে, অ্যালার্ম বাজে উঠে উঁচু করে নামাজ পড়ে তারপর ডিউটিতে যায়, সূর্য ওঠার পর ফজর পড়ে সেও থাকে। এই হচ্ছে সঠিক ফতোয়া বা সঠিক এলেন, যার জন্য বলা হয়েছে কি যে এই মানুষ কি থাকে না, মোমেন থাকে না। আব্দুল্লাহ ইবনে সাকিক বলতেন, কানা হযরতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা শাইআ মিন আল আমালি তারকুহু কুফর গায়রাত সালাত। আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। কোন আমল ত্যাগ করলে মানুষ কাফের হয়ে যায় না, কেউ রোজা ত্যাগ করলে কাফের হয় না, কেউ যাকাত ত্যাগ করলে কাফের হয় না, কিন্তু কাফের কখন হয়? যখন সে অস্বীকার করবে তখন কাফের হবে। কিন্তু নামাজ এমন একটা জিনিস, নামাজ ত্যাগ করলে তাকে কাফের গণ্য করতেন সাহাবারা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোন দিন ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ঈমান আলিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার ঈমান নেই, ওলা সালাতা লিমান লা উযূ লাহু, যেমন যার উযূ নেই তার নামাজ নেই, নামাজ হয় না, উযু করা নামাজ হবে না, আর নামাজ পড়া ঈমান থাকবে না। আও ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খিয়াল আইমাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। দেখো আমি কিন্তু রাজাবার্তার কথা বলছি, তো সব থেকে শ্রেষ্ঠ রাজাবার্তা তারা যে যাদেরকে তোমরা ভালোবাসো এবং যারা তোমাদেরকে ভালোবাসে, যাদের জামাতের নামাজ তোমরা পড়ো এবং তারা তোমাদের জানাজার নামাজ পড়ে, আর সব থেকে খারাপ ইমাম যারা বা নেতা তারা রাজা তারা, যারা এর উল্টা, যে যার উল্টা, যা আছে আমাদেরকে তোমরা ঘৃণা করো আর তারা তোমাদেরকে ঘৃণা করে, যাদেরকে তোমরা অভিশপ্ত করো অভিশাপ করো আর তারা তোমাদেরকে অভিশাপ করে গালাগালি করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপালা রাবিদুহুম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ করবো না, তরবারি দ্বারা যুদ্ধ করবো না, আমরা কি বিদ্রোহের ঘোষণা করবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা আকামু ফীকুম সালাহ, লা মা আকামু ফীকুম সালাহ, দুই দুইবার বললেন না, যতক্ষণ তারা নামাজ কায়েম করে তোমাদের মাঝে। বুঝা গেল কি? যদি নামাজ কায়েম না করে তাহলে যতক্ষণ তারা তোমাদের মাঝে নামাজ কায়েম করে ততক্ষণ তাদের বিরুদ্ধে তরবারি পাবো না, তার মানে নামাজ কায়েম না করলে তখন তরবারি ধরে তখন বিদ্রোহ করা চলবে, তখন তারা আর মুসলমান থাকবে না। যেভাবে নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব সম্পর্কে আরো বলা হচ্ছে যে নামাজ তাদের কাদের কাজ, মুমিনদের কাজ। নামাজ তারা পড়ে না, কাফেররা পড়ে না, তেমনি নামাজের প্রতি শৈথিল্য প্রদর্শন করা তাদের কাজ, মোনাফিকদের কাজ। মোনাফিকদের কাজ হল নামাজের প্রতি ঐদাশ্চিহ্ন বা শৈথিল্য প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলছেন মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোকায় রেখেছেন। মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোকা বদলে ধোকাই ফেলবেন। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুতালা। এদের কাজ কি? যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে কি অবস্থায় দাঁড়ায়? এইভাবে গা দুলকানি, তারপরে এইভাবে কেউ আবার নাচ করবে, কেউ আবার অন্য কত রকম আচরণ, কেউ ভরি থাকে, কেউ আবার এটা সুযোগ করে, তাই না? কেউ আবার এরকম করে, কখনো এটা নামায়, কখনো এটাই করে। বাঙালিরা বা চুল ঠিক করে, মশারি চুল আছে, তারা চুলটাকে ঠিক করে, সেটা নিজে চুলটাকে নষ্ট হয়ে যায় না, ভালো করে চুলটা চুলটাকে ঠিক করতে হয়, তাই না? তারপর অনেক সময় অনেক রকম আচরণ প্রদর্শন করে নামাজ পড়তে পড়তে। কিসের দলিল? কিসের দলিলটা? এই দলিল হলে যে তোমার অন্তরে নামাজ নেই। অন্তর তোমার ঠিক থাকলে, অন্তর স্থিরতা থাকতো, তাহলে বাইরেও স্থিরতা আসতো। বাইরে যে ছটপট করতে তার মানে তোমার অন্তর ছটপট করছে। তুমি মসজিদে এসেছো যেন খাতার ভিতরে এসেছো। পানির মাছ যেমন পানি থেকে বাইরে এসে সবকিছু করে, তেমনি একজন মোরাবিক মসজিদে এলে ছটপট করে, খাতার ভিতরে এলে বাকি যেমন ছটপট করে, একজন মোরাবিক তেমনি মসজিদে এলে ছটপট করে। কখন বেরোবো, কখন বেরোবো? কেরাবো লম্বা করে তো রেহাই নেই ইমাম সাহেব। হ্যাঁ, নিয়ে এত লম্বা লম্বা ক্লাস করে মানুষের কামধান্ধা নেই নেই। মোনাফেক যে মোনাফেক নামাজের প্রতি শৈথিল্য প্রদর্শন করে মুনাফে। আল্লাহ তাআলা বলছেন, সাক্ষী দিয়ে বলছেন যে এরা হচ্ছে মুনাফে। ইলা কামু ইলা সালাতি কামু কুতালা ইউরাউনান নাস। এরা আসলে লোককে ধোকা দেওয়ার জন্য, লোককে দেখাবার জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে কেন? লোককে দেখাবার জন্য। নতুন জামাই এসেছে, নামাজ পড়ে না, আর হাজবেন্ডের বিয়ে হয়েছে, তখন বউ বলো মিয়া তুমি নামাজ পড়ো না, আমার আব্বা খারাপ করে, আমার আম্মা খারাপ করে, তুমি নামাজ পড়ো না কেন? ঠিক আছে, কাল থেকে পড়ো। শুরু করে দেবে নামাজ পড়তে, কাল থেকে নামাজ পড়তে শুরু করলে আপনারা ইমানের কাজ করেন, জানেন পালা দিয়া লোক ইমানের কাজ করে, তাই না? কিন্তু হ্যাঁ, এখানে থাকতে হবে, তাহলে নিয়ত থাকতে হবে। ওভার টাইম করলে খবরদার নিয়ত বদলাবেন না, গালাগালি করবেন না। তাহলে এই দুনিয়াও গেল, সে দুনিয়াও গেল, নিয়তটাকে ঠিক রাখবেন যে ইনশাআল্লাহ সেখানে পাবো। জানেন যে ইমানের কাজ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের 70-এর অধিক শাখা আছে। ইমানের সব থেকে বড় শাখার নাম কি? কি ইমানের সব থেকে বড় শাখা? যেটা কাণ্ড, গাছের কাণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে ছোট ডালটার নাম কি? ইমানের সব থেকে ছোট শাখাটার নাম কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কয়লা সরিয়ে দেওয়া, পাথর সরিয়ে দেওয়া, কাঁটা সরিয়ে দেওয়া, এ কাজের কাজ আল্লাহ। কিন্তু বললাম কি, এখানে থাকতে হবে, শুধু ফয়দা নিয়ে করছি, আর একটু এই বিষয় দিক হলে গালাগালি না। দেখবেন অনেক অনেক আমি বলছি, আমি আমার অভিজ্ঞতা আমি বলে বলছি, আপনাদেরকে বলছি কেন ভাই, ভালোবাসি বলি, যাতে আপনারা এরকম না করেন। সেখানে ডিব্বা পড়ে আছে, এখানে বলছি একটা ডিব্বা পড়ে আছে, এখানে বালাদিয়ার ডিব্বা আছে, অথচ বলছি যেখানে কোথায় আছে না, দিকে পড়ে আছে। আপনি দেখলেন, আপনি পড়াচ্ছেন, তখন আপনি ভাবলেন কি যে এমন বাঁধর যে বৃষ্টিটা খেয়ে এই ডিপাতে রাখেন এখানে ফেলেছে, তখন আপনি গালাগালি শুরু করলেন, যে ফেলেছে তাকে গালাগালি শুরু করলেন। তারপরে ডিপাটা নিয়ে আপনি ডিপাটা ধরলেন, তাহলে আপনি যে সমাজটা দেখবেন সেই সমাজ থেকে কি হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন। আরে ভাই কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাহলে কি মানুষের কুকুরের কামড়ে মানুষের সুভাষ কুকুরের কাজ কুকুরে করেছে দিপাই না দিলে বাইরে ফেলে দিলে আপনি কেন এর কামড় বলে কামড় দিলেন? আপনি মানুষ, আপনি সমাজে যাওয়ার জন্য আপনাকে ডিজি করতেই হবে, ঠিক আছে দিয়ে আপনি এ দুনিয়াও গেল না ওই দুনিয়ায় থেকে গেল, ওই দুনিয়ায় আপনার কি একটু কষ্ট বেশি হতো, কিন্তু সেই দুনিয়ায় আপনার জন্য থেকে গেল এইভাবে যদি আপনি চলেন তো ইনশাআল্লাহ আপনাদের এই কাজ হচ্ছে ইমানি কাজ। কিন্তু যদি আপনি লোভ দেখানি করেন, লোভ দেখানি করেন পয়সার জন্য শুধু করেন, তাহলে বলছে কিন্তু তা কিন্তু কাজে দেবে না। এখন কাবিল বলল মোহাম্মদ তোমাকে পারলি, মোহাম্মদ তো নেওয়ার না কেন নামাজ করছেন বাপের জন্য, বাপের ভয়ে নামাজ করছেন, নেতাবাদের ভয়ে নামাজ করছেন, এইসব নামাজ করে কাজে মহাদেবদের নামাজ। মহাদেবদের নামাজ কি তারা লোক দেখিয়ে নামাজ করে, লোককে দেখিয়ে নামাজ করে, আর নামাজে দাঁড়িয়ে মাত্র সামান্য মাত্র আল্লাহ জিকির করে থাকে, আল্লাহ জিকির করে না। আসলে নামাজ জিকির জন্য আপনি যে সরাসরি জিকিরি জিকিরের জন্য নামাজ পড়ো, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, আর মুনাফিক নামাজে দাঁড়িয়ে আল্লাহ স্মরণ করে না, সে স্মরণ করে নিজের দুনিয়ার কথা, আল্লাহ স্মরণ করে না। মুনাফিক তো কাজ হলো এইভাবে নামাজের শৈশিল্য করা। এই জন্যই প্রথমে একটা হাদিসে বলেছে মাসুল্লাহ বলেছে নাম কারো সবার চালার মুনাফিকের করাতে রয়েছে অন্যায় জন্য মহাদেবের জন্য সব থেকে ভারী নামাজ কি এসার নামাজ আর ফজরের নামাজ। কারণ সেই যুগে এমন ছিল সেই যুগে তার এরকম লাইটিং তারপরে টিভি ইন্টারনেট অমক দমক ছিল না, সেই যুগের লোকে সারাদিন কাজ করে আসতো, সন্ধ্যা হলে বাংলা নামাজ করে খাওয়া দাওয়া শুরু করে আর এখানে নামাজ পর্যন্ত অপেক্ষা অবশ্য এখনো বলি পাড়া গ্রামের লোক আপনারা জানেন যারা পাড়া গ্রামের লোক তাদের ঘরে টিভি টিভি কিছু নেই, সারাদিন বর্ষাতে মাঠে ধান ধরের জমিতে কাজ করে এসে কোন রকম বাংলাদেশের নামাজটা করে ভাত খেয়ে যখন ভাতের নেশা করে তখন কি বলে ভাত ঘুম বলে তাই না, হাত ঘুম যখন মাথায় চড়ে তখন আর উঠে কবি তার নামাজ পড়তে মানে ওরা ব্যক্তির জন্য এসব নামাজও ভারী আর ফজরের নামাজ কেন ভারী, এখন ঘুম চলে এলো তখন ঘুম ছাড়লো না, এখন ঘুম এসে গেল আর ফজরের সময় ঘুম ছাড়লো না, এই জন্য দুটো নামাজেই থাকি মেরে দুটোকে মোনাফে। আল্লাহ জানতো যে এসব নামাজের কি গুণ, এসব নামাজের মর্যাদা কি, ফজরের নামাজের মর্যাদা কি, তাহলে অবশ্যই তারা নামাজে উপস্থিত হতো যদিও হাঁটুর উপরে হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি জানেন তো প্রতিদিন বাস্তব যখন পা হয় না ঠিক আছে হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে নামাজ করতো, নামাজ ত্যাগ করতো না, রাসূল আল্লাহ করতো না। আমি ইচ্ছা করেছি যে আমি কাউকে নামাজ করতে ইমাম ইমাম বানিয়ে আমি নিজের কাছে যে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো যারা নামাজের জামাতে সামিল হয় না, নামাজের গুরুত্ব এমন মোনাফেকদের জন্য নামাজ ভারী। সুতরাং নামাজের গুরুত্ব বুঝতে পারছেন, আল্লাহ তালা বলছেন নামাজ করো আর নামাজ কায়েম করো, জাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে কি নামাজ ঘরে করে নিয়ে না রুকুকারীদের সঙ্গে যারা নামাজ করে তাদের সঙ্গে, তার মানে জামাত সহকারে নামাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ইসলাম ওয়ালা খাম, ইসলামের স্তম্ভ কয়টা, পাঁচটা, এটা আগেও বললাম, কয় নম্বর স্তম্ভ নামাজ, দুই নম্বর, কারণ আর কয় স্থান হল নামাজের, নামাজের এত বড় গুরুত্ব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফি যে উজরাকে বলছেন, কাফি যে উজরাকে তিনি বিভিন্ন মানে নসিহত করে বলছেন এক কাফি যে উজরা আসিয়ামু জুন্না, রোজা হবে ভালো করো, আর সদাকা তো দুঃখে ও কাফিহা, আর সদাকা গুনাহ মাফ করে, ও সালাত ও কুরবান, আর নামাজ হচ্ছে কুরবান নৈকট্য দাদা, আল্লাহ নৈকট্য দান করে কে, নামাজ, এই জন্য আমি বলেছিলাম যে লোকেরা বলে নামাজ হচ্ছে মোমিনদের মেরাজ, আও অথবা বুরহান, নামাজ হচ্ছে মোমিনদের দলিল, তার কিয়ামতের দিনে আল্লাহ সামনে দলিল হবে জান্নাত দেওয়া, প্রমাণ হবে জান্নাত দেওয়া, সার্টিফিকেট হবে নামাজ জান্নাত দেওয়া। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে, যে জামাতে তার তাকবীরে তাহরিমা ছুটবে না, এটা কেন বলবো, জামাতে নামাজ পড়বে এমন ভাবে যে তার তাকবীরে তাহরিমাও ছুটবে না, তার জন্য দুটো সার্টিফিকেট, সার্টিফিকেট বলা রাখে তাকবীরে তাহরিমা ছুটবে না বলতে না বলি। অনেক নামাজি দেখবেন মসজিদে এসে দু একটা তাহিয়াতুল মাহফিল পড়ে বসে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাই না, একামত শুরু হয়ে যায়, একামত শুরু হয়ে ইমাম তকবীর দিয়ে দেয়, যে তখন ভাবে কি আয়াতটা শেষ করেছি, আয়াতটা শেষ করতে করতে ইমাম সাহেব তকবীর দিয়ে দেয়, তার কত বড় সরবরাহ করে জানে, তার জমিনে তাহলে মা ঢুকে গেল, সে করছে ভালো কাজ যে আয়াতটা শেষ করি, যে ভাই আয়াত বড় শেষ করা যাবে, তাহলে করে আয়াত করতে লেগে যায়, তার জমিনে তাহলে মা তার ছুটে যায়, তার জমিনে তাহলে মা ছুটে গেলে অবস্থাটা কি হবে দেখুন, রসুল্লাহ বলছেন না তার জমিনে তাহলে মা ছুটবে না, 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে, তার জন্য দুটো সার্টিফিকেট, প্রথম তাকবীর দুনিয়াতে দেখতে মোনাফিক নয়, মোনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে, আর দ্বিতীয় তাকবীর হলো কি, যে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে, বুঝতে পারলেন, হুজুর এই জন্য 40 দিন যায় তো দিকে, 40 দিন তো দিকে এই জন্যই যায় ভাইজান, এটা উদ্দেশ্য নয় যে আপনি তবলিগে গিয়ে জামাতে গিয়ে কিংবা মসজিদে বসে থেকে 40 ওয়াক্তের নামাজ পড়বেন, উদ্দেশ্য নাকি অসংখ্য রঙ্গন মাঝে নবী মুক্তির সাথ কাজ করতে করতে আসেন নামাজ করতে, এখানে তো বলছিল হ্যাঁ ফাঁকা মাঠে বল যায় সেখানে দেখাচ্ছে নাকি, ফাঁকা মাঠে বল কি করে দেবে, জামাতে গিয়ে 40 ওয়াক্তের নামাজ পড়বে, তা না যে যে ব্যক্তি এই যে 40 নামাজ পড়বে সে কি ঘরে থাকা অবস্থায় 40 দিন নামাজ পড়বে, তাহলে তাহরিমা ছুটবে না, ও জামাতে গেলে তাহলে তাহরিমা ছুটবে না, জামাতে গিয়ে তো আর হচ্ছে না, ফাঁকা মাঠে বল দেওয়া হচ্ছে, এখানে আসুন সংসার করুন নামাজ করুন, সংসারের সাথে সাথে আপনি নামাজ পড়তে আসুন, 40 দিন নামাজ করুন, রক্তাক দিয়ে তাহরিমা না ছুটে, তাহলে দুটোর সার্টিফিকেট পেয়ে যাবেন, মোনাফিকের খাতা থেকে আপনার নাম কাটা যাবে, বলে বলছি বললাম জাহান্নামীদের খাতা থেকে আপনার নাম নামাজের শৈতিল্য প্রদর্শন করা হচ্ছে মোনাফিকদের কাজ, সুতরাং নামাজ হচ্ছে নামাজের জন্য সার্টিফিকেট কিয়ামতের দিনে, এবং বোরহান, যেরকম মুয়াজ্জিনের দেওয়ালকে নসিহতের সময় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, সুন্না ফালা আলা আদুল্লুকা বিরাতুল আমরি কুল্লে ওয়া আমরুতিহি ওয়া দারাওয়াতু সালামি, মুয়াজ্জিনের দেওয়ালকে নসিহত করে করে বলছেন আমি তোমাদেরকে এই সবের প্রধান জিনিস বলে দিচ্ছি, এই যত ইবাদত আছে তার মধ্যে সব থেকে খুবই কথা বলি, স্তম্ভের কথা বলছি, আর এর থেকে সর্বোচ্চ শিখরের কথা বলছি, তখন মুয়াজ বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বলে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসুল আমরি আল ইসলাম, সব বিষয়ের প্রধান হলো ইসলাম, ইসলাম তার তো কিছুই নেই, ওয়া আমুদুহু আস-সালাত, আর ইসলামের খুঁটি হলো স্তম্ভ হলো নামাজ, নামাজ কোনো দিনের খুঁটি, একটা বাড়িতে একটা ঘরে একটা ঘর যখন করবে সেই ঘরে যদি খুঁটি না থাকে ঘর টিকবে, ঘর ভেঙে ধ্বংস হয়ে যাবে, অল্প বাতাসে অল্প হাওয়াতে অল্প ঘরে ভেঙে সংকট হয়ে যাবে, নামাজ হলো এরকম ইসলামের খুঁটি, নামাজ যদি কারো না থাকে আগে বলা হয়েছে যে ইসলামের ঘর ভেঙে সংকট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে, নামাজের গুরুত্ব আমার পালন করছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন করে গেলেন, তারপরে মরণের সময়তে আমাদের গুরুত্ব আরোপ করে যাচ্ছেন, মরণ শ্রদ্ধায় শোয়ার সময়ে শুনে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সালাত আস-সালাত ওমা মালাকাত আইমানুকুম, শোনো নামাজের প্রতি তোমরা যত্ন হও, নামাজের প্রতি তোমরা যত্ন নাও, নামাজের প্রতি তোমরা যত্ন নাও, নামাজ নামাজ, আলে কাজ করতে দেখেন আমি তোমাদেরকে কাপড় করছি, সর্বশেষ কথা উম্মতের জন্য সর্বশেষ ওসিয়ত সেটা কি ছিল, নামাজ নামাজ নামাজ করো, নামাজ কায়েম করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ কথা, এটা আমাদেরকে বোঝায় যে নামাজের কত বড় গুরুত্ব আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, শুধুমাত্র রিওয়ায়াত আছে সালাতুল আউয়াল ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে তার থেকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। প্রথম ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দনীয় আমল, অনেকে নামাজ পড়ে দেরি করে পড়ে না, দেরি করে নামাজ না, নামাজ প্রথম ওয়াক্তে পড়তে হবে, দাওয়াত সহকারে পড়তে হবে। আমি বললাম তারপর কি, রাসূলুল্লাহ বললেন মানুষের খিদমত করা। আমি বললাম তারপর কি, তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা বলছেন হা দিবু আল্লাহ সালাওয়াত, তোমার নামাজের সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের সালামের উত্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে পুরুষ সাথে বিনয় নম্রতার সাথে দেখে দাঁড়াও, আল্লাহ জন্য নামাজ করো বিনয় নম্রতার সাথে। আর নামাজ মধ্যবর্তী নামাজ কি হয়, আসলে নামাজ নয় ফজরের নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ করতে এসে তোমরা কি করো আল্লাহর সামনে দাঁড়াও, অর্থাৎ তোমার নামাজের যত্নবান হও। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার যেন মাল এবং পরিবার সন্তান সব লোটা যায়, কিরকম বুঝুন, মানে তার আসলে সর্বনাশ হয়, যেমন সর্বনাশটা হয় তার বাড়িতে ডাকাতি করলে হয়। আপনি যদি মোবাইলে খবর পান আপনার কোন বাড়ির লোক আপনার মা কি করছে, আপনার আপনাকে টেলিফোন করে বলছে বাবা রহিম তোর বাড়িতে রাতে ডাকাত ডাকাত করেছিল, ডাকাত ডাকাত হয়ে ডাকাতি হয়েছে, ডাকাত করেছিল যে এসে ডাকাতের দল তোর বউকে তোর ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে, যত বাড়িতে মাল ছিল সব নিয়ে চলে গেছে, বাবা আপনার মনটা কেমন হবে, আরাম লাগবে না কষ্ট পাবে, সঙ্গে সঙ্গে আপনি বিমর্ষ হবেন, মর্মাহত হবেন, আপনার হৃদয় কেঁদে উঠবে, আপনি হুহু করে উঠবেন, হা হুদাস করবেন, কোনদিন আসরের নামাজ ছুটে গেলে আপনার মনে এরকম হবে। আসরের নামাজে ছুটে গেলে আপনি নামাজই মানেন, কিন্তু আসরের নামাজটা আপনি ঘুমিয়েছিলেন, নামাজ ছুটে গেছে, সূর্য ডুবে গেছে, আপনার মনের ভিতরে এরকম আফসোস হওয়া উচিত, যেরকম আপনার পরিবার পরিজন লোটা গেছে শুনে হতে হয়, সেরকম যদি আপনার হয় তাহলে আপনার মুখে ইমান আছে। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার এই অবস্থা, অন্যের বর্ণনায় আছে মানুষ তার একটা সনাতন আত্মীয় ফসল হাজিত আমল, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, আসরের নামাজ যে ছেড়ে দেয় তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল। এখানে আন্দাজ করুন তাহলে যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, পাঁচ ওয়াক্তের নামাজই ছুটে যায় তার কি হল, শুধু আসরের নামাজ থাকলে সমস্ত আমল খণ্ড, আপনার রোজা খণ্ড, আপনার যে ভাইরা তারা এগারো নম্বর নামাজ পড়বে শুধু রোজার মাঝে নামাজ পড়েন, তাই না, আল্লাহকে দোয়া। যে ব্যক্তি আসরের নামাজ না পড়লে সমস্ত আমল খণ্ড হয়, রোজা হজ যাকাত সমস্ত খণ্ড হয়ে যায়, তাহলে যে ভাই বা যে লোক পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না তার কি করলে হবে বলতো, তার আমল থাকুন তো করতে হবে, সুতরাং গুরুত্ব খুব বেশি। আল্লাহ ভালো বলছেন ওয়াইল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল যুবক, ওয়াইল দুলক, দুলকের একটা উপত্যকা ওয়াইল, সেখানে বসবাস করবে নামাজিরা, নামাজিরা সেখানে বসবাস করবে, কি হলো তবে কি অপরাধ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের বিষয়ে উদাসীন থাকে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে তার তার নিয়ে ব্যস্ত আছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে টিভিতে চোখ ফেলেই আছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে কোনো ভুল করতে আছে, নামাজের সময় পার হয়েই যাচ্ছে আর সে কোনো কাজে ব্যস্ত আছে, এমন লোকের জন্য হলো এমন নামাজের জন্য নামাজ পড়ে নামাজ ছাড়ে না, আর তার সত্ত্বেও তার জন্য ওয়াইল দোলক, সুতরাং যে ব্যক্তি মোটেই নামাজ পড়ে না তার জন্য কিশোর জন্য ওয়াইল দোলক, কেউ বুঝতেই পারছেন। দিনে সর্বপ্রথম হিসাব কি হবে, ভালো করে প্রশ্ন আসবে, কেয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব কিসের হবে, এক হচ্ছে দুজন ঝগড়া, এই দুজন ঝগড়া বিবাদের হিসাব হবে প্রতিবেশী, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী ঝগড়া করেছে তার হিসাব প্রথম হবে, আলোচনা খাইছিলাম প্রথম করবে তার প্রতিবেশীর সঙ্গে প্রতিনিধি খাইছিলাম, যদি কোন হক বিষয়ে হয় বান্দার হক বিষয়ে হয় তাহলে হিসাব হবে খুনের, প্রথম কিতাব কি করা হবে? খুলে। আর যদি আল্লাহর নিয়ামত বিষয়ক হয় প্রথম হিসাব কি করা হবে? হ্যাঁ, যদি আল্লাহর নিয়ামত বিষয়ক হয় তাহলে প্রথম হিসাব কি করা হবে? কোন নিয়ামতের? ঠান্ডা পানি, ঠান্ডা পানি প্রথম হিসাব হবে। আর যদি সেই হক আল্লাহ বিষয়ক পায় তাহলে প্রথম হিসাব দিতে হবে সর্বপ্রথম কেয়ামতের আমাদের নামাজ ঠিক হলে তার বাকি নামাজ ঠিক, বাকি আমেন হলো ঠিক হয়ে যাবে, ঠিক বিকশিত হবে। আপনার নামাজ আছে, রোজা আছে, ওয়াজ আছে, জাকাত আছে। দেখা গেল রোজাতে ত্রুটি আছে, জাকাতে ত্রুটি আছে, হজের ত্রুটি আছে, কিন্তু নামাজ নিয়া কি নিয়া? আল্লাহ বললেন মাসি খারাপ, নামাজ ঠিক হলে বাকিগুলো ঠিক। আর যদি দেখেন যে রোজাও আপনার মিয়াকুল মিয়া মানে 100% ঠিক, জাকাত 100% ঠিক, হজ 100% ঠিক, কিন্তু নামাজ ঠিক নয়, তখন আল্লাহ তাআলা সবগুলোকে বরবাদ করে দিয়ে সবগুলোকে বাতিল করে দেবে। নামাজ ঠিক হলে সমস্ত আমলই ব্যতিক হয়ে যাবে। নামাজ আজীবন ফরজ, যতক্ষণ আপনার দেহে জ্ঞান থাকবে ততক্ষণ আপনার জন্য নামাজ ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে বলেছেন সাল্লি কায়েমান ফাইনাম তাসতাকি ফাকায়েদান, দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, ফাইনাম তাসতাকি ফাআলা জাম্ব, না পারলে শুয়ে শুয়ে পড়ো, শুধু নামাজ না পড়ো। ভয়ের সময়ে শত্রুর সামনেও নামাজ মাফ নয়, শত্রু দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে তরবারিকে যুদ্ধ প্রস্তুত আছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, সেই সময়েও আপনার জন্য নামাজ মাফ নয়। আল্লাহ তাআলা বলছেন তাই একটু করে জানাও রূপানা, যদি তোমরা ভয় করো শত্রুর ভয় করলেও তোমাদেরকে নামাজ মাফ নয়, বরং জামাত মাফ নয়, জামাত সহকারে সালাতুল খৌফ হয়ে যাবে না, সালাতুল খৌফ জামাত সহকারে আদায় করতে হবে। সুতরাং নামাজ সে সময়ে মাফ নয়, এই সময়ে নামাজ মাফ নয়। আল্লাহ তাআলা বলছেন ফাইজা সাবাইতুম সালাতা ফাসাল্লুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম ফাইজা আমানতুম ফাআতিমুস সালাত, সুতরাং ভয় শেষ হয়ে গেলে আবার নামাজ কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুমিনের জন্য নামাজ হচ্ছে সময় বাধা, প্রত্যেক নামাজের সময় বাধা, নিয়মিত নামাজ তাকে করতে হবে, নামাজ কিন্তু মাফ না। সুতরাং নামাজ কারোর জন্য মাফ না, মাত্র তিন ব্যক্তির জন্য নামাজ মাফ। কে বলতে পারবে মাত্র তিন ব্যক্তির জন্য নামাজ মাফ? কে বলতে পারবে? প্রথম কে? পাগল ব্যক্তির জন্য নামাজ মাফ, তার মানে জ্ঞান শূন্য ব্যক্তির জন্য নামাজ মাফ। নম্বর দুই, নাবালক শিশুর জন্য নামাজ মাফ, নাবালক নাবালিকার জন্য নামাজ মাফ। তাহলে সরকারি খাতায় নাবালক নাবালিকা নয়, সরকারি খাতায় নাবালিকা কে? তো 18 বছর বয়স হয়নি, যদিও 16 বছরের মেয়েছিলেন মায়ের মা ছেলে মা হয়ে যায় মানুষকে, কিন্তু সে নাবালিকা, ওই জন্য নাবালিকা মা, বুঝতে পারছেন? নাবালিকা কাকে বলে? 18 বছর বয়স হলে নাবালিকা হয়, এই হচ্ছে সরকারি আইন। তারা সাবালিকা যাকে শরীয়তে বলা হয়, সাবালক যাকে বলা হয়, সাবালক না হওয়া পর্যন্ত নাবালক নাবালিকার জন্য নামাজ মা। নম্বর তিন কে? এমন মহিলা যে ঋতুমতী যে মহিলা মাসিক হয়, মাসিক অবস্থায় আছে কিংবা বাচ্চা বছরের পর যে খুন প্রবাহিত হয় তাকে নিবাস বলা হয়, সেই অবস্থায় থাকলে তার জন্য নারায়ণ মা। খালাস আর কেউ আছে? মজনুন ব্যক্তির জন্য নামাজ মা, আপনারা হয়তো চেষ্টা করবেন আরেক ব্যক্তির জন্য নামাজ মা ঘটো, যে ব্যক্তি মারের ক্ষতি পেয়েছে মারের পথ মারতা ক্ষতির জন্য নামাজ মা, তাই না? মারের প্রতি গিয়ে মা করছি না, কিন্তু হালাল হালাল কিচ্ছু নেই, তার নামাজ নেই, জাকাতে নেই, কিচ্ছু নেই, তাই বলে আমরা দিন কামায় নামাজ করি। তাহলে 4 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি মারে করতে হয়ে যারা বলে থেকে বড় মারেপাত্র পেয়েছিল, তার থেকে বড় মারেপাত তারা ছিল, আবু বাজারের থেকে বড় মারেপাত তারা ছিল, তারা আজীবন নামাজ ছেড়েছেন, আল্লাহ কত কষ্ট করে আজীবন নামাজ পড়ে গেছে। সুতরাং আজীবন নামাজ পড়তে হবে, যে অবস্থায় থাকবেন নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু কোন অবস্থায় বাপ নয়, কোনো ভাই মানুষ অসুস্থ হয়ে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়ে গেছে তাহলে মারা গেলে তাহলে চলে যায় কাপড়ে আদায় করে যায়, তাই না? কাপড় আদায় আছে শুনে নামাজের কাপড় আদায়ের ব্যাপারটা শরীরতে আছে, কিন্তু লোকেরা তৈরি করে নিয়েছে কি না বাবা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ অবস্থায় থাকবে তার নামাজ বাকি নয়, যে কোনো অবস্থায় উজু করতে না পারলেও নামাজ করতে হবে, তাই এমন করে নামাজ করতে হবে, তাই এমন করতে না পারলেও বিনা উজুতে বিনা তাই কোনো নামাজ করতে হবে, তাই না? যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ নামাজ করতে হবে, কিন্তু ওরা নামাজ না ফেরিয়ে নামাজ করতে আদেশ না করে নামাজ করতে না বলে মারা যাওয়ার পর কাপড় আদায় করে দেয়। অবশ্যই কাপড় আদায়ের সিস্টেম শরীয়তে নেই, কাপড় আদায়ের সিস্টেম যেটা শরীয়তে আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من ذكر صلاة أو نام عنها فكفارته إن صليها إذا ذكرها. যদি কেউ নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে যায় তাহলে তার কাপড়া হলো এই, যখন সে ঘুম থেকে জাগবে অথবা স্মরণ করবে নামাজটা আদায় করে নেবে। এছাড়া কোন কাপড়া নেই, নামাজের এছাড়া কোনো কাপড়া নেই, আদায় করা যায় নামাজের তার কোন কাপড়া নেই। সুতরাং নামাজ মাফ নয়, আর এই নামাজের আদায় করা তারাও কোন কাপড়া নেই, কবে তো নামাজের কাপড়া দেয় করবি না, বরং কেউ অসুস্থ থাকলে আপা আম্মা দেব, মা আদার হয়ে গেছে নামাজ করুন, আপা নামা আদার হয়ে গেছে নামাজ করুন, বাবা পুজো করতে পারি ঠিক আছে, তাই আমি অনেক গেলা দিচ্ছি মাঝে দিচ্ছি একটা আমিও করে নাম তাও পারছি না, আমার হাত ফিরে না বিনা উঠতে নামাজ করো, আমি হাত অল্প দাঁড়িয়ে পারছি না, বসে বসে পারছি না, শুয়ে শুয়ে পারছি না, হাত দিয়ে চোখ হিলিয়ে করো নামাজ করো, মনে মনে দোয়া করে করো, চোখ হিলাতেও পারছি না, মনে মনে কেউ দোয়া করে দাও, আল্লাহকে মনে মনে চিন্তা করো, আল্লাহ তারা তাই করে করবে, তবু নামাজ নামাজ পড়ে যেতে হবে। নামাজের গুরুত্ব হচ্ছে এতটা, যেহেতু নামাজ হচ্ছে আল্লাহ স্মরণের জন্য, এই জন্যই আল্লাহ তাআলা তো দোয়াকে নিস্তালাতা তারাতাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুন সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুন সাইয়যাত, পূর্ণ কাজ খারাপ কাজকে ধ্বংস করে দেয়, পূর্ণ কাজ পাপ কাজকে ধ্বংস করে দেয়, মানে নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, জালিকা যিকরা লিয-যাকিরিন, এ হলো স্মরণকারীদের জন্য স্মরণ, নামাজ হলো স্মরণকারীদের জন্য স্মরণ। আল্লাহ তাআলা মুসাকে বলছে ইন্নানি আল্লাহ মুসামি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোন মাবুদ নেই, সত্য মাবুদ নেই, ওয়া তুমি সালাতা লি মাবুদিনি, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া কোন সত্য মাবুদ নেই, সুতরাং আমার মদত করো, ওয়া তুমি সালাতা লি যিকরি, আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। বুঝে গেল নামাজ হচ্ছে আল্লাহর জন্য স্মরণ। আল্লাহ তারা বলছিলেন লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে তাদের হৃদয় শান্তনিত হয়, প্রশান্তি পায়, শান্তি পায় আল্লাহর জিকিরে, যারা ঈমান এনেছে মুমিনদের হৃদয় শান্তনিত হয়, গানে সান্ত্বনা পায় না, নামাজে সান্ত্বনা পায়, গান শুনে নাম পড়ে শান্তি আনে না, বিদেশে আছে মন খারাপ আছে, নিজের স্ত্রী পুত্রকে স্মরণ করে মন খারাপ আছে, সেই মনকে ভালো করার জন্য মনে শান্তি আনার জন্য গান শোনে না, তাহলে রুজুর গান না শুনলে মন পারে না, আর গান না শুনলে মনে শান্তি পায় না, নানা দুশ্চিন্তা আছে, এবার গান আরো দুশ্চিন্তা আসবে, গান শুনলে মন পরিষ্কার হয় না, গান শুনলে মন খুশ হয় না, বরং গানে মন আরো নষ্ট হয় ধ্বংস হয়, দিনের গান শুনলে ইত্যাদি স্ত্রী পুত্র আরো স্মরণ হয়, সুতরাং গান শুনে কিছু হয় না, যারা মোমেন তাদের হৃদয় সন্তুলিত হয় কিছু নামাজে এবং জিক্রে, আল্লাহ আল্লাহর জিকির করলে পরে মন সন্তুলিত হয়। এই জন্য আল্লাহ তারা প্রশংসা করেছেন যে জানুন বা তুলি নিহীন তিজারত ভরা বা ইউনান জিক্রিল্লাহ ওয়াই তানি সলাত দেওয়া ইতা ইতা কাতি আসা পুনায় মন্তা দেখাল্লা লতি উলুম ওয়াফুকাল্লাহ। এমন কিছু মানুষ আছে যে মসজিদগুলোতে এসে আল্লাহ স্মরণ করে, তাদেরকে তিজারা কোন ব্যবসা বাণিজ্য আটকে রাখতে পারে না, আল্লাহর স্মরণে তাদেরকে বাধা দিতে পারে না, নামাজ কায়েম করতে বাধা দিতে পারে না, যাকাত প্রদান করতে বাধা দিতে পারে না, এমন লোকেরা যারা আল্লাহর ঘরে এসে কি করে নামাজ আদায় করে। এই যে আল্লাহ মসজিদ মসজিদে এসে এই লোকরা যাদের কথা বলা হয়েছে তাদেরকে কাবিল করতে ব্যবসা বাণিজ্য আর না অন্য কিছু। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমান বললা তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর দিকে থেকে উদাস করে না রাখে। আল্লাহর দিকে নামাজ বা আল্লাহ বড় দেখি নামাজ, নামাজ থেকে যেন উদাসীন না করে রাখে। আর যে ব্যক্তি এমন করবে সে নামের ক্ষতিগ্রস্ত। বুঝে গেল কি নামাজ হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, নামাজ আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে বিশেষভাবে স্মরণ করার জন্য। এটা আল্লাহ তো সবসময় স্মরণে, তাই না? আমাদের অনেক ভাই বলে আল্লাহ প্রত্যেক মহিলায় হৃদয় আছে, তাই না? অনেক বলে আল্লাহ সব জায়গায় আছে, তোমার যে জায়গায় বসে তার নিজে আল্লাহ আছে, যে জায়গায় পায়খানা করে পায়খানা গিয়ে কোথা করে তারপরে বলে যদি আল্লাহ সব জায়গায় থাকে কারো করবে পায়খানা আমার সুবিধা হয়ে যাবে। আল্লাহ সব জায়গাতে নেই, আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, মুমিনের হৃদয়ে আল্লাহ নেই তাহলে আল্লাহ কটা হয়ে যাবে? মুমিনের হৃদয়ে আল্লাহ আছে মানে কি আল্লাহর স্মরণ আছে। আপনি সৌদি আরবে থেকে বাংলাদেশে আপনি আপনার ছেলেকে স্মরণ করছেন, শিক্ষিত একটা বাচ্চা দেখেছি, উনি বাচ্চাটা সবসময় আমার মনে সবসময় আমার হৃদয়ে আছে, তার মানে কি বাচ্চাটা আমার ভিতরে ঢুকে আছে না? তার মানে সব সময় তাকে মনে পড়ে, এই জন্য আপনি বলছেন বাচ্চাটা আমার মনে আমার হৃদয়ে আছে। এই জন্য বলা হয় যে আল্লাহ মোমেনের হৃদয়ে থাকে, তার মানে কি সবসময় আল্লাহ আল্লাহর দিকেই মোমেনের হৃদয়ে থাকে। মোমেন হয়ে আল্লাহকে সবসময় সে স্মরণ করে, কেবল দেশকে স্মরণ করা যায় না, বাথরুমে গিয়ে তুই মিলনে গিয়ে তাদের সময় যে সময় যাওয়া স্মরণ করা যায় না সে সময় সে স্মরণ করে না, তা কি সবসময় আল্লাহকে স্মরণ করে, কিন্তু বিশেষভাবে স্মরণ করে কোথায়? এই ঘরে এসে বা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করে। যেহেতু নামাজ হলো মুসিবতের সাহায্য, নামাজ হলো মুসিবতের সাহায্য। যখন কোনো বান্দা মুসিবতে পড়ে তখন সে অনেক রকম ব্যবস্থা নেয়, কেউ মাজারে যায়, কেউ ডাক্তারের কাছে যায়, কেউ আরো কোথাও যায়, কিন্তু মোমিন বান্দা যখন মুসিবতে পড়ে কষ্টে পড়ে তখন কোথায় যায়? আছে কে আর মোমিনে, মোমিনের আছে কে? আল্লাহ তাআলা বলছেন যখন তোমার কোনো বালা মুসিবত আসবে ধৈর্য ধরো, মুসিবতে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসিবতে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কাদিরাতুন, এই নামাজ খুব ভালো জিনিস, তবে হ্যাঁ বিনয়ীদের জন্য নয়, তার মানে বিনয়ীদের জন্য নামাজ ভারী নয়, তাদের জন্য নামাজ ভারী মুতাকাব্বিরদের জন্য, অহংকারীদের জন্য নামাজ ভারী, যারা মানতে চায় না যে নামাজ খরচ জিনিস, তারা নামাজ নাতি নামাজ সমস্ত গাইছে দিচ্ছ না, নামাজ সমস্ত গাই নামাজ দিচ্ছ না, এরা অহংকারী, অহংকারীদের জন্য নামাজ বড় ভারী জিনিস, কিন্তু যারা বিনয়ী মোমেন তাদের জন্য নামাজ ভারী জিনিস নয়। মুসিবত পড়লে তুমি নামাজ ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে আল্লাহ থেকে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরিস্সালাহ, এই ইমানদাররা তোমরা ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। দেখতে কিছু থাকে না, আল্লাহ থাকলে আসে, কিন্তু সাথে থাকে মানে কি সহযোগিতায় সন্তান, তাই না? আল্লাহ সৃষ্টি সব জায়গায় সাহায্য সব জায়গায়, কিন্তু আল্লাহ কোথায় আছেন? আরো সে বলতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন, বিলাল আকিমি সালাহ আলাইহি বিহা, বিলাল তুমি দাঁড়াও নামাজের ইকামত দাও আর তার মা তুমি আমাকে আরাম দাও। ওটাই সবাই যে মানুষ বলছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আব্দুন সাল্লা, কিছু বালা মুসিবত দুশ্চিন্তা কষ্ট হলে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে দিতেন, নামাজে দাঁড়িয়ে গিয়ে মনের কথা আল্লাহকে তুলে বলতেন, মনের কথা মানুষকে বলে লাভ হয় না ভাই, কেউ আপনাকে কেউ আপনার প্রতি অত্যাচার করেছে তার কথা মানুষকে বললে কি ব্যথায়, তাই না? কিংবা চুগল খুবই ভাই কিংবা অন্য কিছু না, কিন্তু আল্লাহর কাছে বললে আল্লাহ গো অমুক বান্দা আমাকে ভুলিয়ে করছে, আল্লাহ গো অমুক মুসিবত আমাকে বিপদগ্রস্ত করছে, আল্লাহ গো এই করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও, তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে আল্লাহ আমার ছেলে মেয়েরা খেতে পারছে না দুজনা ঠিক মতো পেট পুড়ে খেতে পারছে না, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, তুমি আমাকে রুজি দাও। জানেন না আমাদের কোথায় রুজিটা বলতে পারবে না? কি নামাজের মধ্যে রুচি কোথায় কাজ কে বলতে পারবে? নামাজের মধ্যে রুচি কার আল্লাহর কাছে? আল্লাহ কেউ জানে না, আমাদের দেশে তো দুই সেটার মাঝে নামাজ অনেকে দুয়ারি করে জানে না, নামাজ পড়তে করতে আল্লাহর কাছে রুটি দেওয়া হয়, এমনকি দেশ কটা জিনিস দুই তিন তার মাঝখানে দেওয়া হয়, যে চামা যদি পাওয়া যায় দুনিয়া তার কিছু চাই না। কি আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি পাঠুমানে তোমাকে ক্ষমা করো, ওর হামনি আমাকে দয়া করো, আমি নিতত্ব আমাকে দয়া করো, ওয়াহে তিনি আমাকে হৃদায় দাও, আমি অন্ধ মানুষ হয় পড়তে পাই না, পথ পাই না, নানা বলে নানা বলি নানা পথ নানা মানুষকে নানা দিকে থাকছে, আমাকে পথটা কেমন ইংরেজ সুরাপাতে বলি হিন্দি না দেওয়া আদালতটাকে দুষ্টি তার মাঝখানে হৃদায় চায়, কারণ ভ্রষ্ট মানুষ ভ্রষ্ট মানুষ আমাকে পড়তে পারো, আল্লাহ ফেললি ওর হামনি ওয়াহে তিনি ওয়াহিনি আমাকে নিরাপত্তা দাও, আমার শরীরে নিরাপত্তা দাও, আমার পরিবেশে নিরাপত্তা দাও, আমার দেশে নিরাপত্তা দাও, আমার বাড়িতে নিরাপত্তা দাও, আমার যেন ঘরের কোনো পশু জন্তু জানার কোনো ক্ষতি না করে, জিনগুন যেন ক্ষতি না করে, আমার রোগের ক্ষতি না করে, কোন পুলিশ এবং সরকার যেন ক্ষতি না করে, এবং কোন ডাকাত চোর যেন আমার ক্ষতি না করে, সমস্ত রকমের নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি আমাকে রুচি দাও, বলো আর কি দাম দেবো, আজ যদি চাওয়ার আছে মজার বন্ধ করে দিল, আমাদের পরে মজার বন্ধ করে দুদিন পরে নামাজ বন্ধ করে দেবে, তাহলে দিন উঠে বাচ্চা জামাত কেন বলবো, নামাজ তো বড় জিনিস, হ্যাঁ যদি তোকে বলি লক্ষ টাকা তো আগুন কাটতে বলা হয় নাকি, যদি হয়ে তো পায়জামাটা গাড়ি নিজে ঘুরতে পায়জামা নিজে টাকা বলা না পাগাল কাটতে বলবে, যদি বলে চুল বড় হয়েছে চুল টাকা আসবে না মাথাও কাটতে বলবে, এরকম কথা যেটা কাটতে বলছি সেটা তো কাজ নামাজ বন্ধ করবো কেন, নামাজের পর যে মরবে সেটা বিদাপ সেটা বন্ধ করবো, মরণার দিন আমাদের ভিতরেই আসবে, নামাজের ভিতরে চেয়ে নেই আল্লাহ কাছে দুটি চাইবি সে নেই ভিতরে আল্লাহ আমার করলি ওর হাতি বাইবেনি ওয়াহিনি ওর রুকনি আল্লাহ তুমি আমাকে দুটি দাও, ছেলে মেয়ে খেতে পায় না দুবেলা, আমার বাসের এই অবস্থা, আমার মায়ের এই অবস্থা, আমার এই অবস্থা, আমার এই চাকরি চাকরি নেই, চাকরি পায় না চাকরি পায় না, করে করে ঘুরে ফিরে এখানে এই অফিসে সে অফিসে ধাক্কা খেতে খেতে খেতে খেতে আমি দুবেলা কোন রকম করে রিক্সা চালিয়ে দেবো, যেমন করে হোক আমি যেমন করে হোক শরীরে মেহনত করে দিয়ে জানি ছেলে ছেলে মধ্যে দুটো আওয়াজ তুলে দিই, কিন্তু দেশ তুলে পাই না লাগ রুগীর অভাব তুমি আমাদের রুগী দাও, বুড়া অভাব করলি পড়ানি ওয়ারদিনি ওয়াপিনি ওয়ারদিনি নামাজের ভিতরে চাও আল্লাহর কাছে, অন্য দিনে সহকারে চাও আল্লাহর কাছে, চাঁদে ওনার মতো চাও আল্লাহর কাছে, অভাবীর মতো চাও আল্লাহর কাছে, ভিখারীর মতো চাও আল্লাহর কাছে, এ নয় যে নিজের ভিতরে অহংকার আছে না, পাঁচতলা মেশিন আছে, পাঁচখানা গাড়ি আছে, পাঁচখানা গাড়ি আছে না, আমার চাওয়া দরকার নেই আর কি তাই বল না, আমি ফেললি আমার নিয়ে রাখি আমার একটা মুখে বললেই হোক না, ভিখারীর মতো চাও আছে সব কিছু চাও তবুও চাও, কারণ চা অনেক সময় চাওয়ার দিন কি হয়ে যায় খাওয়া যায় তাই না, চাওয়া পাঁচতলা মেশিন যেতে কতক্ষণ পাঁচখানা গাছ খেতে কতক্ষণ চলে যাবে, তো তুমি এটা তো তাও তোমার টিকে থাকে, চাওয়া কোন সময় আপনি আল্লাহর কাছ থেকে না দিয়ে পারবেন না, আল্লাহ থেকে অমুখাপেক্ষি হতে পারবেন না, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষি কিন্তু আপনি আল্লাহ থেকে অমুখাপেক্ষি হতে পারবেন না, আল্লাহ থেকে চান আমাদের ভিতরে চান, আল্লাহ তোমার হুকুম করতে নিয়ে আল্লাহ দিন আমার স্থায়ী মধ্যে সব আমার পাওয়া সবুর করে ধৈর্য ধরে আমাদের মাধ্যমে আল্লাহ কাছে চাও, একটা কথা বলে রাখি মুসিবত আসার আগে ধৈর্য চাওয়া যায় না যায় না, মুসিবত আসার আগে ধৈর্য চাওয়া যায় না যায় না, দুঃখ যদি দিও প্রভু সত্যি দিও সহিবারে, জীবন আমার ভিন্ন করে তোমার পানি বহিবারে, কথা বলা কি দুঃখ যদি দিও প্রভু সত্যি দিও সহিবারে, এ কথা বলা যায় না যায় না, হ্যাঁ মাদার কেন যেহেতু সবুর চেয়ে বিপদ আসার আগে সবুর চাওয়া মানেই হলে আপনি বিপদ যাচ্ছেন, দুঃখ যদি দিয়ে প্রভু এখন বিপদ আসেনি তোমার দুঃখ আসেনি, যদি তুমি দুঃখ দিও তাহলে ধৈর্য ধরার তৈরি যারা দেহু পর যে আল্লাহ তোমাকে দুঃখই দিও না, যে আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করবে সবুর দিও সেই আল্লাহ এই দোয়াটাও কবুল করবে দুঃখ দিও না, সুতরাং দুঃখ আসার আগে ধৈর্য চাওয়া যায় নয়, আর চাই যে চাইবে বিপদ আসার আগে ধৈর্য চাইবে সে আসলে বিপদকে আহ্বান করবে, তাকে খবর তার এরকম না, বিপদ এসে গেলে দুঃখ এলে তখন আপনি দুঃখের কথা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করুন সবুর চান, ওই যে আছে না আলম্মা মারাতুল জালু দুয়া জন্মদে কালো রপ্তানা ব্রেগালাইনা সবরা, আগে দোয়া চাননি যখন এখন ময়দানে লড়াই ময়দানে নেমে গেছি এখন শত্রু সামনে এসে গেছে বিপদ সামনে দেখছি তখন আর উপায় নেই তখন কি চাইতে হবে, ধৈর্য দাও আল্লাহ ধৈর্য দাও, কেন মুসিবতে মুসিবতে সে গেছে এখন ধৈর্য দাও, কিন্তু মুসিবত হওয়ার আগে খবরটা ধৈর্য চাইবে না, ধৈর্য চাওয়া মানেই হলো মুসিবতকে আহ্বান করা, খবরটা এরকম বোকামি করবেন না। কোন কথার কথা এখনো অনেক আছে, রামের সময় শেষ হয়ে গেছে। এই কথা যে কথা বললাম আল্লাহ আমাদের হিতদিতের নামাজের গুরুত্ব, আর শুধু বললাম না আমাদেরকে না, সারা বিশ্বের মানুষকেই বলছি, এর মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যাবে এই কথাগুলো, আপনাদের শুধু ইনশাল্লাহ সারা বিশ্বে চলে যাবে। সুতরাং সবাইকে বলছি আল্লাহ তাআলা আমাদের গুরুত্ব বোঝা, নামাজে যা বলছি তা বোঝার প্রতীক দেন এবং নামাজকে ঠিক মতো প্রতিষ্ঠা করার প্রতীক দেন। আপনাদের বলতে বললাম অর্ডার দিয়েছিলাম যে নামাজ পড়া নামাজ কায়েম করা এগুলো এটা পরে বলবো ইনশাল্লাহ, কোনোদিন আরো কোনো সেগুলি শুনতে পাবেন যে দুটোর মধ্যে পার্থক্য কি, আল্লাহ আমাদেরকে কেউ লিখবেন যেটুকু শুনলাম সেটুকুর উপর আমল করা কেউ লিখবেন, আল্লাহ আমাদের রুজিতে কখন রুজিতে বর্ক দান করুন, আল্লাহ আমাদের বিদেশে কত কষ্ট সহকারে আমরা এখানে বিদেশ করছি অর্থ উপার্জন করছি, আল্লাহ আমাদের অর্থকে হালাল করে দেন এবং আজীবন যেন আমরা সেই অর্থ হালাল রূপে ব্যবহার করতে পারি তার কেউ লিখবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. كتو بوسنا يسد سي كتونا ونحن بوسنا يسد كمرو مندو كتو كتو كتو كتو كتو كتو বন্ধ করে বন্ধ করে